সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে তাফসীর পেশ করছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাষ্যকার, যুগ শ্রেষ্ঠ মুফাসসির, বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা নুরুল ইসলাম সাহেব অলিপুরি। আল্লামা নুরুল ইসলাম সাহেব অলিপুরি হুজুরকে মহাগ্রন্থ আল কোরআন থেকে তাফসীর পেশ করার জন্য সম্মেলন কর্তৃপক্ষের পক্ষ থেকে অনুরোধ করছি। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا وقال رسول الله صلى الله عليه وسلم إن الله فضلني على الأنبياء وفضل أمتي على الأمم أو كما قال عليه الصلاة والسلام صدر سبابتي حضرات علماء کرام دور دورانت تک آگت سروستر مسلمان بھائیرا ہمار او ہمار پردانشین ماں او بونیرا আল্লাহর পবিত্র কালাম কোরআন শরীফের সর্বমোট ১১৪ সূরার মধ্যে এক সূরার নাম সূরাতুল বাকারা, এবং এ সূরাই হল সবচেয়ে বড় সূরা। এই সূরাতুল বাকারার ১৪৩ নম্বর আয়াতের প্রথমাংশ আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এর তফসির প্রসঙ্গে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সংক্ষিপ্ত হাদিস তিলাওয়াত করেছি। তিলাওয়াতকৃত আয়াতাংশের তফসির বা ব্যাখ্যা করেছেন স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে। আমি আশা করি আপনারা মুসলমান হিসাবে সবাই জানেন যে দুনিয়াতে হাদিসের যত কিতাব আছে এর মধ্যে সবচেয়ে বড় সহিহ হাদিসের কিতাবের নাম সহিহ বুখারী শরীফ। এই সহিহ বুখারী শরীফ দ্বিতীয় খণ্ডের তফসিরুল কোরআন অধ্যায়, এই অধ্যায়ে এক দীর্ঘ হাদিস আছে, যে হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাশরের মাঠে হযরত নূহ আলাইহিস সালামের বেঈমান উম্মতদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, তোমরা বেঈমান অবস্থায় মরণবরণ করলে কেন? তোমাদেরকে ঈমানের দাওয়াত দেওয়ার জন্য কি কোন নবী রাসূল দুনিয়াতে যাননি? কোন নবীর উম্মতদেরকে? নূহ আলাইহিস। তারা বলবে যে আমাদের কাছে ঈমানের দাওয়াত দেওয়ার জন্য কোন নবী রাসূল দুনিয়াতে যাননি, যে কারণে আমরা ঈমান আনার সুযোগ লাভ করতে পারি। অথচ হযরত নূহ আলাইহিস সালাম এক বিবরণ মতে তাদেরকে ৯৫০ বছর পর্যন্ত ঈমানের দাওয়াত দিয়েছিলেন। কতদিন? এই ৯৫০ বছরের দাওয়াতে ঈমান এনেছিল মাত্র ৪০ জন। এই 40 জন ছাড়া বাকি সব মানুষ নূহ আলাইহিসসালামের দাওয়াতকে প্রত্যাখ্যান করেছিল। অথচ হাসরের মাঠে আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন তোমরা বেঈমান অবস্থায় মরণ বরণ করলে কেন, তারা বলবে মা আতানা মিন নাজির, বেঈমান অবস্থায় মরণ বরণ করলে চিরকালের জন্য জাহান্নামে যেতে হবে, এমন কথা শোনাবার মতো কোন নবী দুনিয়াতে আমাদের কাছে যাননি। বলুন জবাবটা তারা সত্য দিল না মিথ্যা? তখন আল্লাহ নূহ আলাইহিসসালামকে জিজ্ঞেস করবেন আপনার উম্মতেরা কি বলে? নূহ আলাইহিসসালাম বলবেন আল্লাহ আপনি জানেন, আমি এদেরকে দাওয়াত দিয়েছি এরা ইমান গ্রহণ করে, আজকে যদি এরা অস্বীকার করে তাতে আমার বলার কিছু নাই। তখন আল্লাহ হযরত নূহ আলাইহিসসালামকে জিজ্ঞাসা করবেন, তারা বলতেছে আপনি জাননি ইমানের দাওয়াত দেননি, আপনি বলতেছেন গিয়েছেন দাওয়াত দিয়েছেন তারা দাওয়াত গ্রহণ করেনি, আপনার দাবির পক্ষে কি কোনো সাক্ষী আছে? আপনি যে দাবি করতেছেন দাওয়াত দিয়েছেন আপনার পক্ষে কি কোনো সাক্ষী আছে? এর পরের কথাগুলি বুঝার আগে এখানে একটা আনুষঙ্গিক কথা আমাদের মনে রাখা দরকার, সেটা হল মানুষের আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয়। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল বাজ্জিনাতু আলাল মুদ্দাঈ ওয়াল ইয়ামিনু আলা মান আনকার। এই হাদিসের দ্বারা সুস্পষ্টভাবেই প্রমাণিত যে মানুষের আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয়, কিন্তু আল্লাহর আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয় না। আমাদের বোঝা দরকার মানুষের আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয় কেন, আল্লাহর আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয় না কেন? মানুষের আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয় এজন্য যে আদালতে যে মামলা দায়ের করা হল সে মামলা সত্য না মিথ্যা বিচারক নিজে দেখেনি নিজে জানে না। সাক্ষীর জবানবন্দির দ্বারা বিচারক মামলার সত্য মিথ্যা যাচাই করতে চায়, এজন্য মানুষের আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয়। আপনারা আমার কথা বুঝতে পারতেছেন? কোন দিন কোন জায়গায় কার দ্বারা কোন ঘটনা ঘটল বিচারক নিজে দেখে না, কাজেই যেই ঘটনার ব্যাপারে মামলা হইল ঘটনা সত্য না মিথ্যা এটা বিচারকের জানা নাই, তাই সাক্ষীর জবানবন্দির দ্বারা বিচারক জানতে চায় ঘটনা সত্য না মিথ্যা। তাই মানুষের আদালতে বিচারের জন্য কি লাগে? আল্লাহর আদালতে বিচারের জন্য সাক্ষী লাগে না, কারণ কোন দিন কোন জায়গায় কার দ্বারা কোন ঘটনা ঘটে না ঘটে আল্লাহ নিজেই দেখেন। আপনারা কি জানেন আল্লাহ কি দেখেন? নিজেই। তাহলে তিনি সাক্ষীর জবানবন্দির দ্বারা আবার কি যাচাই করতে যাবেন? আল্লাহর কোন সাক্ষীরও দরকার নাই, জবানবন্দিরও দরকার নাই, যাচাইয়েরও দরকার নাই, আল্লাহ নিজেই জানেন। এজন্য আল্লাহর আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার নাই। কিন্তু হাসরের মাঠে নূহ আলাইহিসসালামকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, তারা বলতেছে আপনি ইমানের দাওয়াত নিয়ে যাননি, আপনি বলতেছেন গিয়েছেন, আপনার পক্ষে কি কোনো সাক্ষী আছে? নূহ আলাইহিসসালামের কাছে আল্লাহ হাসরের মাঠে সাক্ষী তলব করবেন। আল্লাহর আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয় না, তাহলে নূহ আলাইহিস সালামের কাছে সাক্ষী তলব করবেন কেন? এই প্রশ্নের জবাবটা পরিষ্কার করার পরে ঘটনার বাকি অংশ বোঝা দরকার। নূহ আলাইহিস সালামের কাছে আল্লাহ হাশরের মাঠে সাক্ষী তলব করবেন ঘটনার সত্য মিথ্যা যাচাইয়ের জন্য নয়, আল্লাহ আবার যাচাই করবেন কি? আল্লাহ তো নিজেই ভালো জানেন। সাক্ষী তলব করবেন অন্য কারণে, সেই কারণটা হল আল্লাহ আলেমুল গায়েব, আল্লাহ অতীত বর্তমান ভবিষ্যৎ সমানভাবে জানেন। কি বলেন আপনারা? অতীত বর্তমান ভবিষ্যৎ, অতীত যতটুকু জানেন বর্তমান এর চেয়ে বেশি জানেন, সমানভাবে বর্তমান যতটুকু জানেন ভবিষ্যৎ একটু কম জানেন, সমানভাবে সমানভাবে কাজী আল্লাহ জানেন। সাক্ষীটা নূহ আলাইহিসসালাম পেশ করা মাত্রই বেঈমানেরা সাক্ষীদের বিরুদ্ধে অনাস্থা আনবে হাশরের মাঠে। সেই অনাস্থার নিষ্পত্তি করতে গিয়ে হাশরের মাঠে সমস্ত জগৎবাসী মানুষের সামনে একটা মহাসত্য প্রকাশিত হয়ে যাবে। সেই মহাসত্য বিষয়টা হল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতেরা সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী। এ দুটি কথা হাশরের মাঠে প্রকাশ হয়ে যাবে। এই সাক্ষীর বিরুদ্ধে অনাস্থা দেওয়ার পরে অনাস্থা খণ্ডনের মাধ্যমে হাশরের মাঠে জগৎবাসীর সামনে প্রকাশিত হয়ে যাবে, তোমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। এই কথাটা হাশরের মাঠে এই পদ্ধতিতে প্রকাশ করার জন্য আল্লাহ নূহ আলাইহিস সালামের কাছে সাক্ষী তলব করবেন, ঘটনার সত্য মিথ্যা যাচাইয়ের জন্য নয়। বুঝে থাকলে বলুন তো, আল্লাহর দরবারে বিচারের জন্য সাক্ষীর দরকার হয় কেন? আল্লাহ তো সব ঘটনা নিজেই সাক্ষীর চেয়ে আরো ভালো জানেন, তবে কেন নূহ নবীর কাছে সাক্ষী তলব করবেন? যাচাইয়ের জন্য না অন্য উদ্দেশ্যে? সেটা কি আল্লাহ জানেন? নূহ আলাইহিস সালাম সাক্ষী পেশ করলেই বেঈমানেরা এদের বিরুদ্ধে অনাস্থা দিয়ে হাশরের মাঠে একটা জেরা বাঁধিয়ে দিবে। সেই জেরার নিষ্পত্তিতে হাশরের মাঠে সমস্ত জগৎবাসীর সামনে প্রকাশ হয়ে যাবে, তোমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। এই কথাটা হাশরের মাঠে জগৎবাসীর সামনে প্রকাশ করার জন্য আল্লাহ নূহ নবীর কাছে সাক্ষী তলব করবেন, ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য নয়। এবার মূল ঘটনার দিকে ফিরে যাই। আল্লাহ নূহ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবেন, আপনার দাবির পক্ষে কি কোনো সাক্ষী আছে? তিনি বলবেন আছে। আল্লাহ জিজ্ঞেস করবেন, কে কে আপনার সাক্ষী? নূহ আলাইহিস সালাম বলবেন, আখিরি জমানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সমস্ত উম্মতেরা আমার সাক্ষী। আখিরি জমানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সমস্ত উম্মতেরা আমার সাক্ষী। বুঝে থাকলে বলুন তো, আপনাদের নাম কি হাশরের মাঠে নূহ নবীর সাক্ষীদের তালিকায় আছে? আপনাদের সকলের নাম আছে কি নাই? অবশ্যই অবশ্যই, নূহ নবী আপনাদেরকে সাক্ষী হিসাবে পেশ করবেন আল্লাহর দরবারে। আল্লাহর রাসূল বলেন সহি বুখারী শরীফের হাদিস, যখন নূহ আলাইহিস সালাম বলবেন আখিরি জমানার নবী এবং তার উম্মতেরা আমার সাক্ষী, তখন আল্লাহ আমার উম্মতদেরকে জিজ্ঞাসা করবেন, তোমরা কি জানো এই ব্যাপারে? রাসূল বলেন, আমার উম্মতেরা বলবে, আমরা জানি নূহ নবী দাওয়াত দিয়েছেন, বেঈমানেরা কবুল করে নাই। সাক্ষী কার পক্ষে গেল? নূহ আলাইহিস সালামের পক্ষে গেল। তখন বেঈমানেরা বলবে, আল্লাহ এই সমস্ত সাক্ষীদের বিরুদ্ধে আমাদের অনাস্থা আছে, এই সমস্ত সাক্ষী আমরা মানি না, এদের বিরুদ্ধে অনাস্থা আছে। কি অনাস্থা? এরা বলবে, আমরা যখন দুনিয়াতে ছিলাম তখন এদের কেউ দুনিয়াতে ছিল না, তাই আমাদের আমলে নূহ নবী দুনিয়াতে গেলেন কিনা, দাওয়াত দিলেন কিনা, আমরা গ্রহণ করলাম কিনা, এরা কেমনে জানে? এই জন্য এই সমস্ত সাক্ষী আমরা মানি না। বলুন তো, এদের অনাস্থাটা কি একেবারেই অযৌক্তিক না যুক্তিসঙ্গত? যুক্তিসঙ্গত। তাই আল্লাহ হাসরের মাঠে আপনাদের জিজ্ঞাসা করবে, এরা যখন দুনিয়াতে ছিল তখন তো তোমরা দুনিয়াতে অনুপস্থিত, সেই দুনিয়াতে নূহ নবী গেলেন কিনা, দাওয়াত দিলেন কিনা, কবুল করলো কিনা, তোমরা কিভাবে জানো? রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর প্রশ্নের জবাবে হাশরের মাঠে আমার উম্মতেরা বলবে, আল্লাহ আমরা সেই দুনিয়াতে উপস্থিত না থাকলেও নূহ নবী দুনিয়াতে গিয়েছিলেন, তাদেরকে ইমানের দাওয়াত দিয়েছিলেন, তারা কবুল করেনি, কথাটা আমাদের নবী আমাদের শিক্ষা দিয়েছেন, আমরা আমাদের নবীর শিক্ষা পেয়ে আমরা সাক্ষ্য দিচ্ছি। কাজেই এই ব্যাপারে যদি আর কোন জেরা তর্ক করতে হয় তাহলে আমাদের নবীর সাথে করুন, তিনি আমাদেরকে এমন কথা শিক্ষা দিলেন কেন? এবার উম্মতে কার রেফারেন্স দিল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রেফারেন্স। তখন আল্লাহ হাশরের মাঠে আমাদের নবীকে বলবেন, আপনার উম্মত নূহ নবীর পক্ষে সাক্ষী দিল, বেঈমানেরা অনাস্থা দিল, কারণ দর্শাইল যে এরা দুনিয়াতে উপস্থিত ছিল না। আমি জিজ্ঞাসা করলাম, তোমরা যে দুনিয়াতে উপস্থিত ছিলে না সেই দুনিয়াতে নূহ নবী গেলেন কিনা, দাওয়াত দিলেন কিনা, তারা কবুল করলো কিনা, তোমরা কিভাবে জানো? এরা বলে, আপনার কাছ থেকে শিখেছে। এবার বলুন, আপনি তাদেরকে কোথার থেকে এমন কথা শিক্ষা দিলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, তখন হাশরের মাঠে আমি আল্লাহর প্রশ্নের জবাবে বলবো, আল্লাহ আপনি আমার কাছে এই 30 পারা কোরআন নাযিল করেছিলেন, এই কোরআনের ভিতরে আপনি নিজে বলে দিয়েছিলেন নূহ নবী দাওয়াত দিয়েছেন, বেঈমানেরা কবুল করেনি, আমি আপনার কোরআনে পেয়ে আমার উম্মতকে শিক্ষা দিয়েছিলাম। আপনার কোরআন যদি সত্য হয় তাহলে আমার শিক্ষা দেওয়া সত্য, আমার শিক্ষা দেওয়া যদি সত্য হয় তাহলে আমার উম্মতের সাক্ষী সত্য, উম্মতের সাক্ষী যদি সত্য হয় তাহলে নূহ নবীর দাবি সত্য, নূহ নবীর দাবি যদি সত্য হয় তাহলে বেঈমানদের অনাস্থা বাতিল। আল্লাহ বলবেন ঠিক আছে, আল্লাহ বলবেন ঠিক আছে। এই ঘটনার ভিতর দিয়ে হাশরের মাঠে আল্লাহ সমস্ত জগৎবাসীর সামনে একটা কথা প্রকাশ করতে চাইবেন, সেটা হলো আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। এই ঘটনার মাধ্যমে কথাটা কিভাবে প্রকাশ হয়? নূহ আলাইহিস সালামের পক্ষে হাশরের মাঠে আর কোন নবীর উম্মতকে সাক্ষী সাব্যস্ত না করে শুধুমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতকে সাক্ষী সাব্যস্ত করে আল্লাহ প্রমাণ করে দেবেন, অন্য নবীর উম্মতের চেয়ে তোমাদের মর্যাদা শ্রেষ্ঠ, আর এদের পক্ষে সফাই সাক্ষী দেওয়ার জন্য আর কোন নবীকে সাক্ষী সাব্যস্ত না করে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সাক্ষী সাব্যস্ত করে আল্লাহ হাশরের মাঠে প্রমাণ করে দেবেন সমস্ত নবীগণের চেয়ে তোমাদের নবী শ্রেষ্ঠ, আর সমস্ত নবীর উম্মতের চেয়ে তোমরা শ্রেষ্ঠ। এভাবে আল্লাহ এই ঘটনার মাধ্যমে হাশরের মাঠে প্রকাশ করে দিবেন আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আমাদের নবী সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ, আর এই নবীর উম্মত হওয়ার কারণে আমরা সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ। এতক্ষণের আলোচনার সারমর্ম হল আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। কেমন নবীর কেমন উম্মত? শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। কথাটা হাদিস শরীফে আল্লাহর রাসূল পরিষ্কার ভাষায় বলেছেন। রাসূল বলেন, ইন্নাল্লাহ ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সমস্ত নবীগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, আর আমার উম্মতকে সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। শুধু দীর্ঘ ঘটনার মাধ্যমে হাশরের মাঠে প্রকাশ করা হবে না, দুনিয়াতেও আল্লাহ রাসূল পরিষ্কার ভাষায় ঘোষণা দিয়েছেন, পরিষ্কার ভাষায় রাসূল ঘোষণা দিয়েছেন আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ। আমাদের নবী সমস্ত নবী রসুলগণের চেয়ে শ্রেষ্ঠ, এই কথার অনিবার্য মর্ম তিনি সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব। সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যে মর্যাদা দান করেছেন, আল্লাহর গোটা সৃষ্ট জগতের মধ্যে আর কাউকে সেই মর্যাদা দান করেন। তাহলে বুঝে থাকলে বলুন তো, আল্লাহর গোটা সৃষ্ট জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আর এই নবীর উম্মত হওয়ার কারণে আমাদেরকে অন্য নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছে। বুঝার ব্যাপার হল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কোন কোন কারণে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করলেন, আর এই নবীর উম্মতকে আল্লাহ কোন কোন কারণে অন্য নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করে না? শ্রেষ্ঠত্বের কোন কারণ নাই? অকারণেই আপনারা শ্রেষ্ঠ উম্মত? অকারণেই আপনাদের নবী সৃষ্টির শ্রেষ্ঠ না? কারণ আছে, কারণগুলি হল বুঝার ব্যাপার। অন্য নবীর উম্মত শ্রেষ্ঠ উম্মত হতে পারল না কেন? আপনারা কোন কারণে শ্রেষ্ঠ উম্মত হতে পারলেন? অন্য নবী সর্বশ্রেষ্ঠ নবী হতে পারলেন না কেন? কোন কারণে আপনাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী হতে পারলেন? অবশ্যই কারণ আছে, এবং কারণগুলি আমাদের জানার দরকার, কারণগুলি জানার দরকার। কারণগুলি না জানার কারণে, কোন কারণে আল্লাহ আমাদের নবীকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, কারণগুলি না জানার কারণে বর্তমান সমাজের কিছু লোক এমনও আছে যারা আমাদের নবীর শ্রেষ্ঠ মর্যাদার বর্ণনা করতে চায়, আমাদের নবীর শান মান মর্যাদা বর্ণনা করতে চায়, কিন্তু কোন কারণে শ্রেষ্ঠ নিজেই জানে না। আপনাদেরকে কি বুঝাবে? তখন যেহেতু কারণটা নিজের জানা নাই, তখন আপনাদেরকে বুঝাতে গিয়া মন গড়া যুক্তি আর মন গড়া দলিল দেয়। বলুন, আমাদের নবীর শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য মন গড়া যুক্তির দরকার আছে না মন গড়া দলিলের দরকার আছে? না, যথেষ্ট কারণ আছে, যথেষ্ট পরিমাণ কারণ আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে উল্লেখ করেছে। কোন কোন কারণে আমাদের নবী সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী, যথেষ্ট পরিমাণ কারণ কোরআনের বহু আয়াতে উল্লেখ আছে, যথেষ্ট পরিমাণ কারণ রাসূলের বহু হাদিসে উল্লেখ আছে। কোরআন হাদিস যারা পড়ে না, অথবা পড়লেও মনোযোগ দিয়া পড়ে না, মনোযোগ দিয়া পড়লেও স্মরণ রাখে না, পরীক্ষার সময় ফেল করে, এরাই আসল কারণ জানে না। আপনাদেরকে বুঝাবার সময় মন গড়া কারণের মন গড়া যুক্তি দেয়। আমার কথা বুঝে থাকলে বলুন, আপনাদের নবীর শ্রেষ্ঠ মর্যাদার প্রমাণের জন্য মন গড়া যুক্তির দরকার আছে, ভ্রান্ত দলিলের দরকার আছে না? পরিষ্কার কোরআন হাদিসের বিবরণ যথেষ্ট, কোরআন হাদিসের বিবরণ যথেষ্ট। এজন্য আমি অনুরোধ করে বলব, কেউ যদি জনসাধারণ মুসলমানকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মর্যাদা বুঝাতে চান, তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মর্যাদার যত আয়াত আছে সেগুলি শিখুন, পড়ুন, শিখুন। মুহাম্মাদুর রাসূলুল্লাহর মর্যাদা সম্বলিত যত হাদিস আছে সেইগুলি পড়ুন, শিখুন। আর যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহর মর্যাদা সম্বলিত আয়াতের তফসির আপনার জানা না থাকে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মর্যাদা সম্বলিত হাদিস যদি আপনার জানা না থাকে, তাহলে যেটা জানা নাই সেটা বলতে যাবেন কেন? নাগাল পান্না অঙ্গকানা চুলকাতে যাবেন কেন? যেটা জানেন সেটা বলেন, নমাজের ওয়াজ করুন, রোজার ওয়াজ করুন, কবর হাসরের ওয়াজ করুন, পুলসিরাতের ওয়াজ করুন, কবরের সওয়াল জবাবের ওয়াজ করুন, এবাদত বন্দেগীর ওয়াজ করুন, নবীর শান মান মর্যাদার ওয়াজ করতে আপনাকে বলে কে? এটা সব জানেন না? আমার কথা বুঝে থাকলে বলুন, আমাদের নবীর মর্যাদা কি সৃষ্টির শ্রেষ্ঠ নয়? আমার মন গড়া যুক্তি মতে প্রমাণিত হবে না? এর প্রমাণের জন্য কোরআন হাদিস যথেষ্ট। কোরআন হাদিসের বিবরণটা আমি জানলে আপনাদেরকে বলতে পারবো, না না জানলে, না জানলে এই বিষয়টা আমার আলোচনা না করাই দরকার। আমি যা জানি না তা আলোচনা করতে যাবো কেন? মন গড়া যুক্তিতে আমাদের নবীর মর্যাদা প্রমাণ করার জন্য কেউ বলে আমাদের নবী আল্লাহর জাতি নূর, কেউ বলে আমাদের নবী আলিমুল গায়ব, কেউ বলে আমাদের নবী হাজির নবী। এমনকি মন গড়া যুক্তি দিতে দিতে দিতে দিতে এক পর্যায়ে গিয়া বলে, আমার বাবাকে সম্মান করার জন্য যদি দাঁড়াতে পারি, আমার শ্বশুরকে সম্মান করার জন্য যদি দাঁড়াতে পারি, আমার পীর উস্তাদকে সম্মান করার জন্য যদি দাঁড়াতে পারি, আমার নবীকে সম্মান করার জন্য দাঁড়াতে পারবো না কেন? যুক্তি তো বাহ্যিক দৃষ্টিতে খুব চটকদার। বলুন, হাসরের মাঠে নূহ আলাইহিস সালামের বেঈমান উম্মতেরা আপনাদের সাক্ষীর বিরুদ্ধে অনাস্থা দিবে কিনা? বিনা যুক্তিতে না চটকদার যুক্তিতে? ইবলিস আদম আলাইহিস সালামকে সেজদা করেনি, আল্লাহর আদেশ পালন করেনি, আল্লাহ জিজ্ঞেস করেন কেন করলে না, বিনা যুক্তিতে বলেছিল না চটকদার যুক্তি দিয়েছিল? আল্লাহর হুকুম রাসূলের বিরুদ্ধে যুক্তি প্রদর্শন করা, এটা সর্বপ্রথম ইবলিসের স্বভাব। যুক্তি দিয়া যদি আল্লাহ চেনা যাইত, যুক্তি দিয়া যদি রাসূল চেনা যাইত, যুক্তি দিয়া যদি পরকাল জানা যাইত, তাইলে লক্ষাধিক নবী রসুল পাঠাবার দরকার হইতো না, শতাধিক আসমানি কিতাব নাযিল করার দরকার হইতো না। যুক্তিবাদীরা আল্লাহকে সবচেয়ে বেশি চিনতে পারত। বলুন, আল্লাহ নবী, আল্লাহ রসুল, দিন, ধর্ম, কিয়ামত, আখেরাত যুক্তি দিয়া চেনা যায় না দলিল দিয়া? যুক্তি দিয়া চেনা যায় না, দলিল দিয়া চেনা যায়। আমার বাবাকে সম্মান করার জন্য অবশ্যই আমি দাঁড়াবো, আমার শ্বশুরকে সম্মান করার জন্য অবশ্যই আমিও দাঁড়াবো, আপনিও দাঁড়াবেন, যার যার পীরুস্তাদ যার যার মুরব্বীকে সম্মান করার জন্য অবশ্যই প্রতিটি বিবেকবান মানুষ অবশ্যই দাঁড়াবে, একবার দাঁড়াবে। কিন্তু আমি জিজ্ঞেস করি, আপনাদের শ্বশুরকে সম্মান করার জন্য কি আপনারা দাঁড়াবেন না? দাঁড়াবো। দাঁড়াবেন? তিনি আপনাদের কাছে আসলে না না আসলে? আসলে। আসার পরও আপনি তাকে দেখলে না না দেখলে? তোমরা যে নবীকে সম্মান করার জন্য দাঁড়াইলে, নবী আসলেন কখন আর তোমরা দেখলে কখন? যুক্তি খাটল না বেকাপ্পা? ইতারা কয় ফসা যুক্তি, ইতারা কয় ইতা ফসা যুক্তি। দলিলের মোকাবেলায় তাজা যুক্তি ওই ঠিকে না, আবার ফসা যুক্তি কিতা? আবারও বলুন তো, আপনাদের শ্বশুরকে সম্মান করার জন্য কি আপনারা দাঁড়াবেন না? আসলে না না আসলে? আসার পরও আপনারা দেখলে না না দেখলে? তুমি যে তোমার নবীকে সম্মান করার জন্য দাঁড়াইলে, নবী আসলেন কখন তুমি দেখলে কখন? যুক্তি খাটল না বেখাপ্পা? বেখাপ্পা যুক্তি রে, তাজা যুক্তি কয় না পচা যুক্তি? নবীর সান মান মর্যাদা কারো পচা যুক্তির উপর নির্ভরশীল নয়। নবীর সান মান মর্যাদার জন্য পবিত্র কোরআন এবং নবীর হাদিস যথেষ্ট। এখন বলে কি জানেন, বলেন নবী এসেছিলেন আমরা দেখেছি এই জন্যই দাঁড়িয়েছে। কতখানে কইছে সত্য কথা নাকি? দেখো নবী এসেছিলেন আমরা দেখেছি এই জন্যই দাঁড়িয়েছে। আপনি যদি বলেন নবী এসেছিলেন তুমি দেখেছো এই জন্য দাঁড়িয়েছো, আমিও তো তোমার পাশে বসা ছিলাম আমি দেখলাম না কেন? তখন জবাব দেয়, যাদের অন্তরে নবীর মহব্বত আছে তারা দেখে, যাদের অন্তরে মহব্বত নাই তারা দেখে না। এবার ঠেকাইলো নি আপনারে, যদি বলেন আমি দেখলাম না কেন, বলবে আপনার মহব্বত নাই এই জন্য দেখছেন না। আর যদি মহব্বত আছে দাবি করতে চান তাহলে না দেখলেও বলতে হবে দেখছি। এই যারা কয় চাপাবাজি, এইগুলির দলিল কয় না চাপাবাজি? নবীর সান মান মর্যাদা কারো চাপাবাজির উপর নির্ভরশীল নয়। নবীর সান মান মর্যাদার জন্য কোরআন হাদিস যথেষ্ট। আমি একটু সময়ের জন্য যদি মেনে নেই যে আমাদের অন্তরে নবীর মহব্বত নাই এই জন্য আমরা দেখি না, তোমাদের অন্তরে নবীর মহব্বত আছে এই জন্য নবী আসেন এবং তোমরা দেখো, একটু সময়ের জন্য মেনে নিলাম, দুনিয়ার জীবনে নবী যাদেরকে দেখেন অথবা যারা নবীকে দেখে, যেই ব্যক্তি দুনিয়ার জীবনে দুইটা চর্ম চোখে নবীকে দেখে, এরা নবীর সাহাবি হয়ে যায়। বলুন দুনিয়ার জীবনে কোন মানুষের চর্ম চোখে নবীরে দেখলে, কোন ইমানদারে নবীরে দেখলে কি হয়? শর্ত আছে ইমানদার অবস্থায় ইন্তেকাল করে। কোন ইমানদার দুনিয়ার জীবনে চর্ম চোখে নবীকে দেখলে অথবা নবী তাকে দেখলে নবীর সাহাবি হয়ে যায়। এই ক্ষেত্রে আপনাদের মনে রাখা দরকার, আমাদের নবীর সাহাবির মর্যাদা কত। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো একজন সাহাবির মর্যাদা সারা দুনিয়া সর্বযুগে সমস্ত ওলি আউলিয়াগণের চেয়ে শ্রেষ্ঠ। মুহাম্মদ রাসূলের যে কোনো একজন সাহাবির মর্যাদা সারা দুনিয়া সর্বযুগের সমস্ত ওলি আউলিয়াগণের চেয়ে শ্রেষ্ঠ। কোন কারণে? এক সেকেন্ডের জন্য নবীকে দেখার সুযোগ লাভ করেছিল সেই কারণে। নবীকে এক নজর, যে নবীকে এক নজর দুনিয়ার চোখে দেখতে পারলে, এক সেকেন্ডের জন্য দেখতে পারলে, যে নবীকে দেখতে পারলে সারা দুনিয়ার সমস্ত অলিয়া উলিয়াগণের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা হয়ে যায় দেখনেওয়ালা। তাহলে যারে দেখলো তার মর্যাদা কি হতে পারে? কথাটা বুঝাইয়া আল্লাহর কোন অলি বলেন, দুর্ফসানি নে তেরি কতরম কুদরিয়া কর দিয়া, দুর্ফসানি নে তেরি কতরম কুদরিয়া কর দিয়া, দিল কো রোশন কর দিয়া, আঁখো কো বিনা কর দিয়া, খুদনাতে জুরা পর গায়ে রে হাদি বন গে ক্যা নজর তি জিসনে মুর্দো কো মসিহা কর দিয়া। এটা একটা কবিতা, সার মর্ম হইল, যারে এক নজর দেখলে দেখনেওয়ালা সমস্ত অলিগণের চেয়ে শ্রেষ্ঠ হয়ে যায়, তাহলে যারে দেখলো তার মর্যাদা কত হতে পারে। কাজেই আমরা যারা তোমাদের কথা মতো আমরা যারা নবীরে মহব্বত করি না, এই কারণে আমরা নবীকে দেখলাম না। তোমরা যারা মহব্বত করো তোমরা দেখলা, দেখিয়া কি হইলে সাহাব কও না কেন, নবীরে দেখিয়া যে তোমরা সাহাবি হইছো কও না কেনে, সাতবার মরিয়া সাতবার জিন্দা হইলেও হইত না, সাহাবি হইছি হইত না, জিগাউকা কইব না আমরা সাহাবি হইছি না। কে বুঝো দুনিয়ার জীবনে নবীরে দেখার বাদে যে সাহাবি হতে পারে না সে মুমিন মুসলমান নয়। আবু জাহাল দুনিয়াতে নবীকে দেখেছিল কিনা, সাহাবি হতে পারলো না কেন, বেইমানে দেখলে সাহাবি হয় না। বলুন আবুল আহাব দুনিয়াতে নবীকে দেখেছিল কিনা, সাহাবি হতে পারলো না কেন, বেইমানে দেখলে সাহাবি হয় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীকে দেখেছিলেন কিনা, উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দেখেছিলেন কিনা, ই দুইজনেও দেখলা, হাও দুইজনে দেখলো, ই দুইজন সাহাবি, এই দুইজন সাহাবি না, ঘটনাটা কিটা। দুনিয়ার জীবনে চর্মচুকে নবীরে মুমিনে দেখলে সাহাবি হয়, বেইমানে দেখলে সাহাবি হইতে পারে না। আমরার মহব্বত আসেনি না এই বিচার বাদে হইব, আগে তোমরার বিচার হোক, তোমরা হয়তো সাহাবি নয়তো বেইমান, হয়তো সাহাবি নয়তো বেইমান, হয়তো তিন নম্বর কোন ভক্ত নাই। দুনিয়ার জীবনে চর্মচুকে যারা নবীরে দেখলো এরার দুইটা ভক্ত আছে, হয়তো সাহাবি নয়তো বেইমান, হয়তো সাহাবি নয়তো বেইমান, হয়তো সাহাবি নয়তো বেইমান, তিন নম্বর কোন পথ না। এখন আসুন আসলে এই নবী আসেন কিনা সেই আলোচনায় যাই, আসলে এই নবী আসেন কিনা। আমার শ্বশুরকে সম্মান করার জন্য আমি 100 বার দাঁড়াবো, দাঁড়াবো না, আসলে না না আসলে, নবীকে সম্মান করার জন্য অবশ্যই তুমি দাঁড়াবে, আসলে না না আসলে, আসলে এই নবী আসেন কিনা এখন সেই কথা বোঝা দরকার। হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ওয়া ফি রিওয়ায়াতিন ক্বালা ইউসাল্লুন, সমস্ত নবী রসুলগণকে দাফন করা মাত্রই আল্লাহ তাদেরকে জীবিত করে দেন, সমস্ত নবী রসুলগণকে দাফন করা মাত্রই আল্লাহ কি করে দেন, জীবিত করে দেন। এই জীবিত অবস্থায় তারা রাসুল বলেন ফি কুবুরিহিম, যার যার রওজা শরীফের ভিতরে থাকেন, ভিতরে থাকেন, ভিতরে থাকেন। রাসুল বলে গিয়েছেন জীবিত অবস্থায় ভিতরে থাকেন, তোমরা বলো বের হয়ে আসেন। রাসুলের পক্ষে কইলা না বিরুদ্ধে কইলা, এইভাবে রাসুলের পরিষ্কার কথার বিরুদ্ধে যারা কথা বলতে পারে এরাই আশিকে রাসুল হতে পারে না দুশ্মনে রাসুল, আশিকে রাসুল না দুশ্মনে রাসুল। আপনারা কেমনে বুঝলেন এরা রাসুলের বিরুদ্ধে কথা বলে, রাসুলে কইছেন বিত্রেতা কইন হে কয় বারুই আই, রাসুলে কইছেন কইতা কইন বিত্রেতা কইন হে কয় বারুই আই, রাসুলে কইন বিত্রেতা কইন হে কয় বারুই আই। একটা মিশা কথা টিকানির লাগি 100টা মিশা মাতে, এই মিশা কথার টিকানির লাগি কয় আইসলাম ওইতে দেখছিলাম ওইতে মহব্বত আছে ওই, কি কারণে তোমরা মহব্বত না ই গতিকে তোমরা দেখছো না, যত সব মিশা কথা একটা মিশা কথার টিকানির লাগি। আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমানদের আকীদা। সমস্ত নবী রসুলগণকে দাফন করা মাত্রই আল্লাহ তাদেরকে জীবিত করে দেন। কাজেই যারা বলবে দাফন করার পরেও নবী মৃত থাকেন, তারা আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবে না। যে কোনো নবী রসুল দাফন করার পরেও মৃত থাকেন যদি কেউ মনে করে, সে যাই কিছু হোক আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবে না। যত কথা বিশ্বাস করলে একজন মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাত হয়, এর মধ্যে একটা কথা হলো নবী রসুলগণকে দাফন করা মাত্রই আল্লাহ জীবিত করে দেন। দুই নম্বর কথা হলো জীবিত হয়ে তারা কোথায় কোথায় যান না, রসুল বলে গেছেন রওজা শরীফের ভিতরে থাকেন, কোথাও যান না, রওজা শরীফের ভিতরে থাকেন। সুতরাং রসুল বলেছেন নবীগণ জীবিত হয়ে রওজা শরীফের ভিতরে থাকেন, কাজেই যে বলবে বের হয়ে আসেন সে রাসুলের কথা মানে না, সে আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারে না, সে বেদাতি ছাড়া আর কিছুই হতে পারে না। আরো পরিষ্কার কথা, পৃথিবীর বিখ্যাত হাদিসের কিতাব গুলির মধ্যে একটা হাদিসের কিতাবের নাম মিশকাত শরীফ। কি নাম? মিশকাত শরীফ দ্বিতীয় খণ্ডের 403 পৃষ্ঠায় বাবুল কিয়াম, কিয়াম অধ্যায়ে বর্ণিত বিভিন্ন হাদিসের মধ্যে এক হাদিসে উল্লেখ আছে, আল্লাহর রাসূল বলেন লা তাকুমু কামা তাকুমুল আআজিমু ইউআজ্জিমু বাদুহুম বাদা। হে আমার উম্মতেরা, হে আমার সাহাবাগণ, তোমরা আমাকে সম্মান করার নামে দাঁড়াবে না। সম্মান করার নামে দাঁড়ানো নবীর তরিকা নয়, রাজনৈতিক নেতাদের তরিকা। কোন রাজনৈতিক নেতা যদি আপনার দ্বারে কাছে আসে আর আপনি যদি দাঁড়িয়ে সম্মান না করেন, 12টা বাজাইয়া দিব। রসুল বলেন দাঁড়াইয়া সম্মান করা অনারবী রাজনৈতিকদের অহংকারী পদ্ধতি, নবীর বিনয়ী পদ্ধতি নয়। একই কিতাবের একই পৃষ্ঠায় আরেক হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন একটানা 10 বছরের খাদিম সাহাবী। একটানা রসুলের খেদমত করছেন কতদিন? 10 বছর। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নো বলেন, হে দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা যারা নবীকে দেখো নাই, তোমাদের চেয়ে আমরা যারা নবীকে দেখেছি, নবীর সাথে চলাফেরা করেছি, নবীর মর্যাদা তোমাদের চেয়ে আমরা বেশি জানি। একটা অবাস্তব কথা বললেন, যারা নবীকে পাইল না এদের চেয়ে যারা নবীর সাথে চলাফেরা করেছেন তারা নবীর মর্যাদা বেশি জানেন। এটা অবাস্তব, অবাস্তব। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা যারা নবীকে পাইছো না, তোমাদের চেয়ে আমরা যারা নবীর সাথে চলাফেরা করেছি আমরা তোমাদের চেয়ে নবীর মর্যাদা বেশি জানি। আমরা নবীর সাহাবীরা, নবী না আসলে দাঁড়াবো দূরের কথা, নবীকে না দেখে দাঁড়াবো দূরের কথা, নবী দুনিয়াতে থাকাকালে আমাদের কাছে আসলে সচককে দেখলেও আমরা নবীর সম্মানের নামে দাঁড়াইতাম না। কেন? লিমা ইয়ালামুনা মিন কারাহিয়াতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিযালিক। কারণ আল্লাহর রাসূল তাকে দাঁড়াইয়া সম্মান করাকে মনে প্রাণে ঘৃণা করেন। নবী সাহাবী বলেন, নবী দুনিয়াতে থাকাকালে সশরীরে আসলে সচককে দেখলেও আমরা সাহাবাগণ নবীর সম্মানের নামে আমরা দাঁড়াইতাম না। কেন দাঁড়াইতাম না? কারণ আমরা জানতাম দাঁড়াইয়া সম্মান করাকে নবী ঘৃণা করেন। দাঁড়াইয়া সম্মান করাকে নবী, যেই কাজটা নবী ঘৃণা করেন এই কাজটাই নবীকে সম্মান করার পদ্ধতি। কুযুক্তি আর কারে কর। একই কিতাবের একই পৃষ্ঠায় আরেক হাদিস, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাররাহু আইয়া তামাসসালালাহুর রিজালু কিয়ামান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যাকে তারাইয়া সম্মান করলে খুশি হয় সে জাহান্নামী। কোন কিতাবের হাদিস? মিশকাত শরীফ দ্বিতীয় খণ্ড 403 পৃষ্ঠায় বাবুল কিয়াম, কিয়াম অধ্যায়ে উল্লেখিত হাদিস। আল্লাহর রাসূল বলে গেছেন, যাকে দাঁড়াইয়া সম্মান করলে খুশি হয় সে জাহান্নামী, যাকে দাঁড়াইয়া সম্মান করলে খুশি হয় সে জাহান্নামী। কাজেই নবীকে দাঁড়াইয়া সম্মান করলে খুশি হবেন। নবী নিজেই বললেন, যারে দাঁড়াইয়া সম্মান করলে খুশি হয় সে জাহান্নামী, আবার নবী নিজেই দাঁড়াইয়া সম্মান করলে খুশি হবেন। তাহলে এই সমস্ত কুযুক্তি কেন? একমাত্র কারণ, কোন কারণে আল্লাহ আমাদের নবীকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, তা অবশ্যই কোরআনের বিভিন্ন আয়াতে উল্লেখ আছে, রসুলের বিভিন্ন হাদিসে উল্লেখ আছে। এইগুলি পড়ে না, শিখে না, জানে না, বুঝে না, আপনাদেরকে বুঝাবে কি দিয়া? এইরকম কুযুক্তি দিয়া। এবার আমরা একটা সার মর্ম উদ্ঘাটন করা দরকার। আমাদের নবীর মর্যাদা সৃষ্টির শ্রেষ্ঠ কিনা? সৃষ্টির শ্রেষ্ঠ কিনা? শ্রেষ্ঠ। আমাদের যুক্তির দ্বারা, আমার যুক্তির দ্বারা প্রমাণিত হবে না? কোরআন হাদিসের দলিল যথেষ্ট। তাইলে আমার শ্বশুরকে যদি সম্মান করার জন্য দাঁড়াতে পারি, আমার নবীকে সম্মান করার জন্য দাঁড়াতে পারবো না কেন? এই কথাটা কোরআনের কোন সূরার কত নম্বর আয়াতের তরজমা? এই যুক্তিটা কোন কিতাবের কত নম্বর পৃষ্ঠার হাদিস? না কোরআনও নয়, হাদিসও নয়, মন গড়া যুক্তি। বলুন আপনাদের নবী মন গড়া যুক্তি? আপনাদের নবীর মর্যাদা মন গড়া যুক্তির উপর নির্ভরশীল না কোরআন হাদিস যথেষ্ট? গেল মন গড়া ভাবে নবীকে মর্যাদা দেওয়ার একটা পদ্ধতি, একটা উদাহরণ। আর একটা উদাহরণ, কোরআনে আল্লাহ নবীকে কোন কারণে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন পরিষ্কার ভাষায় বলেছেন বহু আয়াতে। আপনারা যদি ধৈর্য ধরে বসেন আর আমাকেও যদি আল্লাহ স্বাস্থ্য ভালো রাখেন, অন্তত দু চারটা উদাহরণ দেওয়ার চেষ্টা করব যে কোরআনের কোন আয়াতে আল্লাহ নবীকে কোন কারণে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিলেন। এগুলি যারা পড়ে না, শিখে না, জানে না, বুঝে না, এরা আপনাদেরকে নবীর সান মান মন গড়া যুক্তি দিয়ে বুঝাইয়া আপনাদেরকে নিজের বক্ত বানাতে চায়, মন গড়া যুক্তি দিয়ে বুঝাতে চায়। কেন? কারণ কোরআন হাদিসের দলিল জানে না। আরেকটা মন গড়া যুক্তি হলো, টেলিভিশনের বক্তা যদি সারা দুনিয়ার সমস্ত মানুষের ঘরে ঘরে হাজির হতে পারে, তাহলে আমার নবী কেন পারবেন না? এই যারে যুক্তি না কই, আমি কুযুক্তি কই। যুক্তি না কুযুক্তি? কেমনে কেমনে কুযুক্তি একটু বোঝার চেষ্টা করি। আপনাদের যাদের ঘরে টেলিভিশন আছে, যারা টেলিভিশন দেখার অভ্যাস রাখেন, টেলিভিশনের ব্যাপার সেবার মোটামুটি বুঝেন, তারা একটু আমার কথার জবাব দিবেন। টেলিভিশনের ভিতরে বক্তা নিজেই এসে হাজির হয় না তার ছবি দেখা যায়? বক্তা যদি আসতে পারে, নবী কেন আসতে পারবেন না? যুক্তির ফাউন্ডেশনই তো ভুল। বক্তা আসে? বক্তা আসে না, বক্তার ছবি আসে। বক্তা আসে না, ছবি আসে। দেশে যে কোনো বক্তা আসতে পারে, এটা কি টেলিভিশনে বক্তা আসে না ছবি আসে? জেনে শুনে কইল না গণ্ড মূর্খ, তোমার যুক্তির ফাউন্ডেশনই গণ্ড মূর্খ, মূর্খতার উপর। কোন টেলিভিশনের ভিতরে বক্তা আসে না, তার ছবি আসে। তারপরে একটু সময়ের জন্য যদি আমি মেনে নেই, একটু সময়ের জন্য মেনে নিলাম বক্তাই আসে, তাহলে তোমার নবীকে তুমি কেমন মর্যাদা দিলে? কেমন গুণে গুণান্বিত বানাইলা তোমার নবীকে? যেই গুণে গুণান্বিত বানাইছো আগে টেলিভিশনের বক্তাকে, টেলিভিশনের বক্তাও আসতে পারে, তোমার নবীও আসতে পারে। এটার নাম হইল নবীর মর্যাদা টেলিভিশনের বক্তার চেয়ে শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ সাব্যস্ত করলো না সমান সাব্যস্ত করলো? তাহলে নবীর মান হইল না অপমান? করে অপমান মন গড়া ফসা যুক্তি দিয়া আর আপনারা বুঝায় করছি মান। বলেন মান দিল না অপমান করলো? অপমান এর চেয়ে বড় নিকৃষ্টতম অপমান নবীর সামনে আর কিছুই হতে পারে না। যে টেলিভিশনের বক্তা যদি আসতে পারে, নবী আসতে পারবেন না কেন? এটা অপমানজনক পথাযুক্তি। আর কোন সময় যুক্তি দিয়া বলে, আকাশের চন্দ্র সূর্য যদি একই মুহূর্তে সারা দুনিয়ায় হাজির হতে পারে, আমার নবী কেন একই মুহূর্তে সারা দুনিয়ায় হাজির হতে পারবেন না? ভূগোল সম্পর্কে সাধারণ নলেজ যারা রাখেন, ভূগোল ভূগোল একটা সাবজেক্ট আছে তো, ভূগোল বিষয়ে যারা প্রাথমিক ভূগোলটা পর্যন্ত যারা মোটামুটি বুঝেন তারা আমার কথার জবাব দিবেন। আকাশের চন্দ্র সূর্য একই মুহূর্তে সারা দুনিয়ায় থাকে? বর্তমান আমেরিকার আকাশে সূর্য আছে, বাংলাদেশের আকাশেও আছে? তাহলে চন্দ্র সূর্য যদি একই মুহূর্তে সারা দুনিয়ায় হাজির হতে পারে, এই কথা যে গণ্ড মূর্খ বলতে পারে, এই গণ্ড মূর্খ সাধারণ ভূগোলও বুঝে না। এটা এত বড় গোয়ার, এটা সাধারণ ভূগোলও বুঝে না। বলুন, বর্তমান বাংলাদেশের আকাশে সূর্য আছে? কোন দেশের আকাশে আছে? একই মুহূর্তে সারা দুনিয়ায় হাজির হইল কোথায়? এত গোয়ার তুমি কেন, এত মূর্খতা কেন? মূর্খতার একটা সীমানা থাকা দরকার, গন্ড মূর্খতারও একটা সীমানা থাকা দরকার। তারপরও একটু সময়ের জন্য যদি আমি মেনে নিই একই মুহূর্তে সারা দুনিয়ায় আকাশের চন্দ্র সূর্য হাজির হতে পারে, তোমার নবীও পারে, তাহলে কোনটার থেকে কোনটা শ্রেষ্ঠ হইল? না সমান হইল? আপনাদের নবীর মর্যাদা কি সূর্যের সমান? আপনাদের নবীর মর্যাদা কি চন্দ্রের সমান? না সৃষ্টির শ্রেষ্ঠ? তাহলে যেই গুণ সূর্যের মধ্যে আছে সেইটা বলো কেন, যেটা সূর্যের মধ্যে নাই সেইটা বলতে হবে। যেই গুণ চন্দ্রের মধ্যে আছে সেইটা বলো কেন, যেই গুণ চন্দ্রে নাই সেইটা বলতে হবে। যেই গুণ টেলিভিশনের বক্তার মধ্যে আছে সেইটা বলো কেন, যেই গুণ টেলিভিশনের বক্তার মধ্যে নাই সেইটা বলতে হবে। ওইটা জানলে কও, না জানলে লাগাল পাও না অঙ্গখানা চুলকাইতে যাইও না। আপনারা আমার কথা বুঝে থাকলে বলুন, আমাদের নবীর সেই মর্যাদা আকাশের সূর্যের যেই মর্যাদা, আমাদের নবীর সেই মর্যাদা চন্দ্রের যেই মর্যাদা, আমাদের নবীর সেই মর্যাদা টেলিভিশনের বক্তার যেই মর্যাদা? এইগুলি আলতু ফালতু কথা, যুক্তি ফোন করার যুক্তি দেয় কেন? কোরআন হাদিসে আল্লাহ আমাদের নবীকে কিভাবে কিভাবে মর্যাদা দিয়েছেন সেগুলি শিখে না, পড়ে না, জানে না। এই জন্য আপনাদেরকে বুঝাবার সময় মন গড়া যুক্তি দেওয়া ছাড়া কোন উপায় থাকে না। এভাবেই চলতে থাকো না, কোরআন হাদিসের দলিল কিছু বোঝা দরকার, কোরআন হাদিসের দলিল বোঝা দরকার। একটা দুইটা আয়াত নয়, কোরআনের অসংখ্য অগণিত আয়াতে আল্লাহ আমাদের নবীকে কোন কারণে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিলেন, কোন কারণে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিলেন, কোন কারণে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিলেন, একটি দুটি আয়াত নয়, বহু আয়াতে, অসংখ্য অগণিত আয়াতে আল্লাহ বর্ণনা করেছেন। এক দুইটা উদাহরণ দেব ইনশাআল্লাহ, যদি আপনারা আপনাদের চেহারা সাক্ষী দেয়, একটু মনোযোগে শুনতেছেন, এই মনোযোগী দেরা আমি লক্ষ্য যতক্ষণ লক্ষ্য করব আর যতক্ষণ আমার স্বাস্থ্য মানায় আমি আপনাদেরকে দুই একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করব যে আল্লাহ কোরআনের কোন কোন আয়াতে আমাদের নবীর মর্যাদা কোন কারণে মর্যাদার বিবরণ দিলেন, সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিলেন। পবিত্র কোরআনের 114 সুরার মধ্যে এক সুরার নাম আছে সুরায়ে আহজাব, সুরায়ে আহজাব, সুরায়ে আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। এর অর্থ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন যুবকের বংশগত পিতা নন, বরং তিনি তোমাদের রুহানি পিতা। বলুন, মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের বংশগত পিতা না রুহানি পিতা? বুঝা দরকার আমাদের বংশগত পিতা কাকে বলে আর রুহানি পিতা কাকে বলে, আধ্যাত্মিক পিতা কাকে বলে। যে পিতার শরীরের অংশ দ্বারা সন্তানের শরীর গঠন হয় এমন পিতাকে বংশগত পিতা বলা হয়। আর যার রুহানি ফয়েজ আর বরকতের দ্বারা অপরের রুহু জিন্দা হয়, এইসব ভাষায় কইলে আপনারা বুঝবেন না, একটু বাংলায় বোঝাবার চেষ্টা করি। যার পবিত্র আত্মার পরশে অপরের আত্মা পবিত্র হয়, যার পবিত্র আত্মার পরশে অপরের আত্মা পবিত্র হয় তাকে আধ্যাত্মিক পিতা বলা হয়, রুহানি বাবা বলা হয়। সমস্ত নবী রাসূলগণের আত্মা সকল প্রকার গুনাহ থেকে পবিত্র। যে বিশ্বাস করবে আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবে, যে বিশ্বাস করবে না আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবে না। আপনারা কি জানেন কোন নবীর আত্মা গুনাহ থেকে পবিত্র নয়? সকল নবীর আত্মা সকল প্রকার গুনাহ থেকে পবিত্র। এই জন্য কোন গুনাহগার উম্মত যদি নবীর সংস্রবে যায়, নবীর কথা শুনে নবীর কথা মতে জীবন যাপন করে, তাইলে সেই গুনাহগার উম্মতের অপবিত্র আত্মাটা শেষ পর্যন্ত পবিত্র হয়ে যায়। কথাটা কেমনে বুঝাই? পরিষ্কার পানি, সাবানের পানি, কাপড় ধোয়ার পাউডার আছে না, কাপড় ধোয়ার পাউডারের পানি, পানিটা তো পরিষ্কার, কিন্তু আপনার গায়ের জামা ময়লা, গায়ের জামা ময়লা, গায়ের ময়লা জামাটা এই পরিষ্কার কাপড় ধোয়ার পাউডার গুলা পানির মধ্যে চুবাইলে শেষ পর্যন্ত এই ময়লা যুক্ত জামাটা ময়লা থাকে পরিষ্কার হয়ে যায়। যেমন ভাবে ময়লা যুক্ত কাপড় সাবানের পানির মধ্যে ধুলাই করলে ময়লা যুক্ত কাপড় পরিষ্কার হয়ে যায়, ঠিক তেমনি ভাবে গুনাগার অন্তরওয়ালা উম্মত বেগুনা নবীর সহবতে গেলে উম্মতের গুনাহ পরিষ্কার হইয়া আবার উম্মত বেগুনাহ হইয়া যায়। এইজন্য সমস্ত নবী রাসূলগণ আপন আপন উম্মতের রুহানি বাবা, সমস্ত নবী রাসূলগণ আপন আপন উম্মতের রুহানি বাবা। বুঝতে পেরেছেন কিভাবে? নূহ আলাইহিস সালাম নিজের উম্মতের রুহানি বাবা। কেন? নূহ আলাইহিস সালামের নিজের পবিত্র আত্মার পরশে তার অনুসারী উম্মতদের অপবিত্র আত্মা পবিত্র হয়েছিল, অপবিত্র আত্মা। একই কথা ইব্রাহিম আলাইহিস সালামের বেলায়, একই কথা মূসা আলাইহিস সালামের বেলায়, একই কথা ঈসা আলাইহিস সালামের বেলায়, একই কথা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলায়। সমস্ত নবী রাসূলগণ আপন আপন উম্মতের রুহানি বাবা। বলেন তো কোন নবী নিজের উম্মতের রুহানি বাবা? সমস্ত নবী। তাই আল্লাহ বলতেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলাল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন যুবকের বংশগত পিতা নন, বরং রুহানি বাবা। বুঝে থাকতে বলুন, শুধু তিনি আমাদের রুহানি বাবা না, সমস্ত নবী যার যার উম্মতের রুহানি বাবা। যেখানে সমস্ত নবী যার যার উম্মতের রুহানি বাবা, সেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের উম্মতের রুহানি বাবা হইলে শ্রেষ্ঠত্ব প্রমাণ হয়। বুঝেন নাই কথাটা? যেখানে নূহ নবী নিজের উম্মতের রুহানি বাবা, ইব্রাহিম নবী নিজের উম্মতের রুহানি বাবা, মুসা নবী নিজের উম্মতের রুহানি বাবা, ঈসা নবী নিজের উম্মতের রুহানি বাবা, সেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের উম্মতের রুহানি বাবা হইলে অন্য নবীর থেকে শ্রেষ্ঠ মর্যাদা প্রমাণ হয় না। এই কারণে আল্লাহ বলেন ওয়াখাতামান নাবিয়্যিন, কিন্তু তোমাদের নবীর আলাদা একটা মর্যাদা আছে যে আর কোন নবীকে দান করি নাই, একমাত্র তোমাদের নবীকে দান করেছি, তিনি হলেন খাতামুন নবিয়্যিন। এই খাতামুন নবিয়্যিন হওয়ার মর্যাদা আর কোন নবীকে আমি আল্লাহ দান করিনি, একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দান করছি। আমাদের নবী যত কারণে সকল নবীর চেয়ে শ্রেষ্ঠ, এর মধ্যে একটা কারণ সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, খাতামুন নবিয়্যিন হওয়ার কারণে তোমাদের নবী অন্য সকল নবীর চেয়ে শ্রেষ্ঠ। খাতামুন নবিয়্যিন কি প্রশ্ন জাগে কিনা? খাতামুন নবিয়্যিন কি? তিরমিজি শরীফের হাদিসে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পরে কিয়ামতের আগে যারা যারা নবী হওয়ার দাবি করবে সবাই হবে মিথ্যাবাদী দাজ্জাল, কারণ আল্লাহ আমাকে খাতামুন নাবিয়্যিন বানাইছেন। খাতামুন নবিয়্যিন, আমি খাতামুন নবিয়্যিন এর অর্থ হলো আমার পরে আর কেউ নবী হবে না, আমার পরে আর কেউ নবী হবে না। কাজেই আমাদের নবী খাতামুন নবিয়্যিন মানে আমাদের নবীর পরে আর কেউ নবী হবে না, এটা হলো আমাদের নবী সকল নবীর চেয়ে শ্রেষ্ঠ হওয়ার একটা কারণ, সকল নবীর চেয়ে শ্রেষ্ঠ হওয়ার একটা কারণ। কিন্তু আমাদের নবীর পরে আর কেউ নবী না হওয়াটা শ্রেষ্ঠ নবী হওয়ার কারণ কেমনে হয়, এটা আমার মনে হয় আপনারা অধিকাংশরা এখন পর্যন্ত বুঝেননি। আরেকটু খুলে খোলা খালা বলি শুনুন, কথাটা বুঝার সহজে বোঝার জন্য আমি একটা উদাহরণ দিচ্ছি শুনুন। কোন রোগীর চিকিৎসা যদি কোন ডাক্তার করেন, সুস্থ হয়, কিছুদিন পরে আবার রোগটা দেখা দেয়, চিকিৎসাটা শুলো আনা সফল হলো না আংশিক সফল, আরেকজন ডাক্তার চিকিৎসা করলো কিছুদিনের জন্য রোগ সারলো আবার রোগ দেখা দিল আংশিক সফল, এভাবে যত ডাক্তার পরিবর্তন করে চিকিৎসা করায় আংশিক সফল হয়, কিছুদিনের জন্য আরোগ্য হয়, তাতেই এই রোগীটা ডাক্তার পরিবর্তন করে চিকিৎসা করাইতে করাইতে করাইতে করাইতে এক পর্যায়ে এমন এক ডাক্তারের দ্বারা চিকিৎসা করাইল যার চিকিৎসায় রোগ যে সারল আর জীবনে কোনোদিন রোগ ফিরল না। বুঝে থাকলে বলুন, প্রথম দিকের ডাক্তারগণের চিকিৎসার ফল শুলো আনা সফল না আংশিক সফল? তাইলে কোন ডাক্তারের চিকিৎসা শুলো আনা সফল? শেষ ডাক্তার, যে ডাক্তারের চিকিৎসার পরে আরো ডাক্তারের দরকার বাকি থাকে, ইনি ডাক্তার হতে পারেন, শ্রেষ্ঠ ডাক্তারও হতে পারেন না, শেষ ডাক্তারও হতে পারেন না, যে ডাক্তারের চিকিৎসার পরে আর কোন ডাক্তারের চিকিৎসার দরকার বাকি থাকে না, ইনি শেষ ডাক্তারও শ্রেষ্ঠ ডাক্তারও। ঠিক তেমনি ভাবে যে সমস্ত নবীগণের পরে আরো কাউকে নবী বানাবার দরকার বাকি থাকে, ইনি নবী হতে পারেন, শেষ নবীও না শ্রেষ্ঠ নবীও না, যে নবীর পরে আর কোন নবীর দরকার বাকি থাকে না, ইনি শেষ নবীও শ্রেষ্ঠ নবীও। সুতরাং খতমে নবুয়ত আমাদের নবী শ্রেষ্ঠ নবী হওয়ার একটা কারণ। বিষয়টা কি আপনাদেরকে বুঝাতে পারলাম? বলুন, যে ডাক্তারের চিকিৎসার পরে আরো ডাক্তারের চিকিৎসার দরকার বাকি থাকে, ইনি শেষ ডাক্তার না শ্রেষ্ঠ ডাক্তার? যে ডাক্তারের চিকিৎসার পরে আরো ডাক্তারের চিকিৎসার দরকার বাকি থাকে, ইনি শেষ ডাক্তার না শ্রেষ্ঠ ডাক্তার? শেষ না শ্রেষ্ঠ না। কিন্তু যে ডাক্তারের চিকিৎসার পরে আর কোন ডাক্তারের চিকিৎসার দরকার বাকি থাকে না, ইনি শেষ ডাক্তার ও শ্রেষ্ঠ ডাক্তার ও। তেমনি ভাবে যে নবীর পরে আরো কাউকে নবী বানাবার দরকার বাকি থাকে, ইনি শেষ নবীও না শ্রেষ্ঠ নবীও না, যে নবীর পরে আর কাউকে নবী বানাবার দরকার বাকি থাকে না, ইনি শেষ নবীও শ্রেষ্ঠ নবীও। সুতরাং শেষ নবী হওয়াটা শ্রেষ্ঠ নবী হওয়ার একটা কারণ, শ্রেষ্ঠ নবী হওয়াটা শ্রেষ্ঠ নবী হওয়ার একটা কারণ। একটা মাত্র আয়াত আছে কোরআনে আমাদের নবীর শ্রেষ্ঠত্বের প্রমাণ, একটা মাত্র আয়াত, অসংখ্য অগণিত আয়াত, অসংখ্য অগণিত আয়াত। আরেক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হযরত আদম আলাইহিসসালাম থেকে নিয়ে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত সমস্ত নবী রসুলগণকে আমি দুনিয়াতে পাঠাবার সময় একটা ওয়াদা নিয়ে পাঠাইছি। কি ওয়াদা? তোমরা দুনিয়াতে যাও, সেখানে গিয়ে যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পাও তাহলে তার উপর ঈমান আনবে এবং তার দাওয়াত ও তাবলীগের কাজে সহযোগিতা করবে। আমি আল্লাহর কাছে ওয়াদা করে যাও, আল্লাহর ভাষায় কোরআনে বলেছেন, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু। এই ওয়াদাটা কতজন নবীর কাছ থেকে নিয়ে দুনিয়াতে বলেছিলেন? সমস্ত নবী, একজন নবী অবাদ নাই। আদম আলাইহিসসালাম থেকে নিয়ে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত সমস্ত নবী রসূলগণের কাছ থেকে আল্লাহ দুনিয়াতে পাঠাবার সময় এই ওয়াদা নিয়ে পাঠিয়েছেন, যাও দুনিয়াতে, সেখানে গিয়ে যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পাও তাহলে তার উপর ঈমান আনতে হবে এবং তার দাওয়াত ও তাবলীগের কাজে তোমাদের সহযোগিতা করতে হবে। আমি আল্লাহর সাথে ওয়াদা করে যাও, আল্লাহর সাথে এই ওয়াদা করে দুনিয়াতে এসেছেন সমস্ত নবী রসূলগণ। আপনারা কেউ বলতে পারেন কোন নবী দুনিয়াতে এসে আমাদের নবীকে পেয়েছিলেন? পেয়েছিলেন? কেউ পাননি। কোন নবী দুনিয়াতে এসে আমাদের নবীকে পাননি? তাহলে আল্লাহর জানা ছিল না যে কেউ আমাদের নবীকে এসে পাবেন না? আল্লাহর জানা ছিল না? যদি আপনারা বলেন জানা ছিল, তাহলে আল্লাহর জানার কথা যে কোন নবী দুনিয়াতে এসে আমাদের নবীকে পাবেন না। তাইলে যদি পাও তাইলে ঈমান আন বা ওয়াদা করে যাও। ই ওয়াদা নেওয়ার অর্থ কি? ই ওয়াদা নেওয়ার অর্থ কি? জানা শোনা কথা, পাবেন না। আদম নবী দুনিয়াতে এসে আমাদের নবীকে পাবেন না, নূহ নবী দুনিয়াতে এসে আমাদের নবীকে পাবেন না, ইব্রাহিম নবী দুনিয়াতে এসে আমাদের নবীকে পাবেন না, মুসা নবী দুনিয়াতে এসে আমাদের নবীকে পাবেন না, ঈসা নবী দুনিয়াতে এসে আমাদের নবীকে পাবেন না। তাহলে যদি পাও ইমান আনবে ওয়াদা করে যাও, এই যদি কথার অর্থ কি? এই শর্ত লাগানির অর্থ কি? এই ওয়াদা নেওয়ার অর্থ কি? মুফাসসিরিনে কেরাম লেখেন, পাবেন না জেনে শুনেই আল্লাহ সমস্ত নবীগণের কাছ থেকে আমাদের নবীর উপর ঈমান আনার শর্ত আরোপ করেছেন, এজন্য যে এই শর্তের মাধ্যমে আল্লাহ সমস্ত নবীগণকেও আমাদের নবীর উম্মত এবং আমাদের নবীকে সমস্ত নবীগণেরও নবী সাব্যস্ত করে দিয়েছেন। এই মর্যাদা আর কার কার আছে? আর কার কার আছে? হযরত নূহ আলাইহিস সালাম নিজের উম্মতের নবী, অন্য কোন নবীর নবী নন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের উম্মতের নবী, অন্য কোন নবীর নবী নন। হযরত মূসা আলাইহিস সালাম নিজের উম্মতের নবী, অন্য কোন নবীর নবী নন। হযরত ঈসা আলাইহিস সালাম নিজের উম্মতের নবী, অন্য কোন নবীর নবী নন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের উম্মতেরও নবী, সমস্ত নবীগণেরও নবী। কার সমান হইল বলুন? আপনাদের নবীর মর্যাদা কার সমান হইল? না সকলের চেয়ে শ্রেষ্ঠ হইল? এই শ্রেষ্ঠত্বের কারণগুলি কোরআনে আছে কিনা নাই? তাহলে কোরআনের আয়াত বাদ দিয়া, রসুলের হাদিস বাদ দিয়া, মন গড়া পোষা যুক্তি দিয়া নবীর সান মান বুঝানির দরকারটা কি? কতটা উদাহরণ গেল? দুইটা। যত কারণে আল্লাহ আমাদের নবীকে সর্বশ্রেষ্ঠ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন, এর একটা কারণ হলো খতমে নবুয়ত, একটা কারণ খতমে নবুয়ত, আর একটা কারণ নবীগণের নবী। আর একটা কারণ কি? নবীগণের নবী। আর আগেই বলেছি যে কোন নবী তার উম্মতের রুহানি বাবা, যে কোন নবী তার উম্মতের রুহানি বাবা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেহেতু নবীগণেরও নবী, সমস্ত নবীগণ তার উম্মত, কাজেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নিজের উম্মতের শুধু রুহানি বাবা নন, সমস্ত নবীগণেরও রুহানি বাবা আল্লাহ আমাদের নবীকে সাব্যস্ত করে দিয়েছেন। নূহ আলাইহিস সালাম নিজের উম্মতের রুহানি বাবা, অন্য কোন নবীর রুহানি বাবা নন। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের উম্মতের রুহানি বাবা, অন্য কোন নবীর রুহানি বাবা নন। ঈসা আলাইহিস সালাম নিজের উম্মতের রুহানি বাবা, অন্য কোন নবীর রুহানি বাবা নন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিজের উম্মতেরও রুহানি বাবা, সমস্ত নবীগণেরও রুহানি বাবা। কতটা উদাহরণ গেল, তিনটা। চার নম্বর, আপনাদের সকলের জানা থাকার কথা, মেরাজের রাত্রে যখন জিব্রিল ফিরিস্তা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লামকে নিয়ে বাইতুল মুকাদ্দাস পৌঁছলেন, কোথায়? বাইতুল মুকাদ্দাস পৌঁছলেন, আল্লাহ সমস্ত নবীগণকেও সেখানে একত্র করে দিলেন, সমস্ত নবীগণকেও সেখানে একত্র করে দিলেন। এখানে একটা প্রশ্ন আসছে যে নবীগণকে না বলে দাফন করার পর থেকে যার যার রওজা শরীফের ভিতরে থাকেন, রওজা শরীফের ভিতরে থাকলে বাইতুল মুকাদ্দাস গেলেন কিভাবে, আর বাইতুল মুকাদ্দাস গেলে রওজা শরীফের ভিতরে থাকলেন কিভাবে? আগের কথার সাথে প্রশ্ন জাগে কিনা? এই প্রশ্নের জবাব হলো, হাদিস শরীফে এক হাদিসে আল্লাহর রাসূল বলেছেন সমস্ত নবীগণ দাফন করার পরে রওজা শরীফের ভিতরে থাকেন, এটাও রাসূলের হাদিস। শুধুমাত্র আমাদের নবীর মেরাজের রাত্রে আল্লাহ সমস্ত নবীগণকে বাইতুল মুকদ্দাস একত্র করে দিয়েছিলেন, সেইটাও রাসূলের হাদিস, সেইটাও রাসূলের হাদিস। আমি জিজ্ঞেস করতে চাই, আপনারা কোন হাদিসটা মানবেন আর কোনটা মানবেন না? উভয়টা দুটোই নবীর কথা, তাহলে এর বাইরে মন গড়া যুক্তি খাটানো যাবে না, হাদিসের বাইরে মন গড়া যুক্তি খাটানো যাবে না। যেখানে রাসূল বলেছেন নবীগণকে একত্র করে দিয়েছিলেন সেখানেই আমরা বিশ্বাস করি নবীগণ সেখানে ছিলেন, আর এছাড়া বাকি সদা সর্বদাই রওজা শরীফের ভিতরে থাকেন, ভিতরে থাকেন, ভিতরে থাকেন, সদা সর্বদা ভিতরে থাকেন, এটাও নবীর হাদিস। আর মেরাজের রাত্রে সেখানে গিয়েছিলেন সেইটাও নবীর হাদিস, আমরা ওইটাও মানি, এইটাও মানি নবীর হাদিস হিসাবে। তোমার মন গড়া ফসা যুক্তি মানি না। একত্র করার পর আল্লাহ আদেশ করলেন সমস্ত নবী রসুলগণকে দুই রাকাত নামাজ পড়ুন জামাতের সামনে, সেটা ছিল নফল নামাজ নবীগণের জন্য, শুধু নবীগণের জন্য দুই রাকাত নামাজ পড়ুন জামাতের সাথে। কতজন নবীর নামাজের জামাত? সমস্ত নবী রসুলগণের নামাজের জামাত। কে হবে ইমাম? কেউ স্থির করতে পারতেছিলেন না। জিব্রিল ফিরিস্তা আমাদের নবীর হাত ধরে আগে বাড়িয়ে দিয়ে বললেন আজকের এই পয়গম্বরী নামাজের জামাতের ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে করা হয়েছে, শুধুমাত্র আপনাকে সমস্ত নবীগণের ইমাম বানিয়ে সমস্ত নবী রসুলগণকে আপনার মুক্তাদি বানাবার জন্য। অন্যান্য নবীগণ যার যার উম্মতের ইমাম, অন্য কোন নবীর ইমাম নন, কিন্তু আল্লাহ আপনাদের নবীকে সমস্ত নবীগণেরও ইমাম বানিয়ে দিয়েছেন। সুতরাং আমাদের নবী যত কারণে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী, আমাদের নবী যত কারণে সমস্ত নবী রসুলগণের চেয়ে শ্রেষ্ঠ, এর মধ্যে চার নম্বর কারণ হল ইমামুল মুরসালিন। চার নম্বর কারণটা কি? ইমামুল মুরসালিন। এই জন্য হাদিস শরীফে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শেষ বিচারের দিন কাল হাসরের মাঠে যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ জান্নাতে প্রবেশ করব না ততক্ষণ পর্যন্ত কোন নবী রাসূলকে জান্নাতে প্রবেশ করতে দেওয়া হবে না, আর যতক্ষণ পর্যন্ত আমার উম্মতেরা জান্নাতে প্রবেশ করবে না ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মতকে জান্নাতে প্রবেশ করতে দেওয়া হবে না। হাসরের মাঠে আল্লাহ প্রমাণ করে দিবেন আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, জান্নাতে প্রবেশ করার সময় আল্লাহ প্রমাণ করে ছাড়বেন আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। বুঝে থাকলে বলুন, আমাদের নবীর শ্রেষ্ঠত্ব বোঝার জন্য কার মন গড়া যুক্তির দরকার? না কোরআন হাদিসের দলিল যথেষ্ট? কোরআন হাদিসের দলিল যথেষ্ট। আমাদের নবীর মর্যাদা কারো সাথে তুলনামূলক নয়, অতুলনীয়। বলুন তুলনামূলক না অতুলনীয়? অতুলনীয়। এই তুলনামূলক আর অতুলনীয় কিভাবে বুঝায়? আগেই শুনেছেন হযরত নূহ আলাইহিস সালাম তার উম্মতকে ইমানের দাওয়াত দিয়েছিলেন কতদিন? 950 বছর। উম্মত পেয়েছিলেন কতজন? আপনাদের নবী ইমানের দাওয়াত দিয়েছিলেন কত বছর? মাত্র 23 বছর। উম্মত পেয়েছেন কতজন? ৪৫ জন হইতো তবুও তুলনামূলক। নূহ নবী উম্মত পাইছেন 40 জন, আপনাদের নবী যদি উম্মত পাইছেন 80 জন তবুও তুলনামূলক নাকি? আপনাদের নবী যদি উম্মত পাইছেন 100 জন তবু হইতো তুলনামূলক। আপনাদের নবী উম্মত পেয়েছেন কতজন? শুনুন, এরপরে বুঝবেন 40 জনের সাথে এদের তুলনাটা কি হয়। শেষ বিচারের পরে সমস্ত জান্নাতীরা জান্নাতে চলে যাওয়ার পর দেখা যাবে সমস্ত জান্নাতীদের 1/3, সমস্ত জান্নাতীদের 1/3 অন্যান্য সকল নবীর উম্মত, আর 2/3 জান্নাতি হবে একা মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মত। তুলনামূলক না অতুলনীয়? এই জন্য হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদাব্বাজুল বুদুদ আল বুলুদা ফা ইন্নী মুকাসিরুন বিকুমুল উমামা ইয়াউমাল কিয়ামা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হে আমার উম্মত মুসলমানেরা, যে বংশের নারীদের গর্ভ থেকে বেশি বেশি সন্তান জন্ম হয় সেই বংশ খুঁজে বিয়ে করো, কারণ আমার উম্মতের বংশে সন্তান বেশি জন্ম হলে আমার উম্মতের সংখ্যা হবে বেশি, সেটা হবে হাশরের মাঠে। সকল নবীর উম্মতের সংখ্যার চেয়ে আমার উম্মতের সংখ্যা বেশি, এইটাও হবে আমার একটা আলাদা মর্যাদা। বলুন আপনাদের নবীর উম্মতের সংখ্যা অন্য নবীর উম্মতের চেয়ে তুলনামূলক বেশি না অতুলনীয় বেশি? কত নম্বর উদাহরণ? 5 নম্বর, কোন কারণে আপনাদের নবী শ্রেষ্ঠ? বলুন, মন গড়া যুক্তির দরকার, বেহাপ্পা যুক্তির দরকার, ফসা যুক্তির দরকার, না কোরআন হাদিসের দলিল যথেষ্ট? এক হাদিসে উল্লেখ আছে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আমাকে বলে দিয়েছেন আমার উম্মতের 70,000 ব্যক্তিকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিবেন। কতজন? 70,000। নূহ নবীর সর্বমোট উম্মত পেয়েছিলেন কত? আর আপনাদের নবীর বিনা হিসাবে জান্নাতি কত? কেমন তুলনাটা চলে? 40,000 আর 70,000 তুলনা হয়? যখন রাসূল বললেন যে আল্লাহ আমাকে বলে দিয়েছেন আমার উম্মতের 70,000 ব্যক্তিকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিবেন, তখন হযরত উমর জিজ্ঞেস করেন, ওগো আল্লাহর রাসূল, আপনার 70,000 উম্মতকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিবেন, সেটা তো আল্লাহর পক্ষ থেকে আপনাকে বলেছেন, আপনার পক্ষ থেকে আল্লাহর কাছে সুপারিশ করলেন না কেন সংখ্যাটা আরো বাড়িয়ে দেওয়ার জন্য? প্রশ্নকার হযরত উমরের। হযরত উমর প্রশ্ন করলেন, আপনি কেন আল্লাহর কাছে সুপারিশ করলেন না সংখ্যাটা আরো বাড়িয়ে দেওয়ার জন্য? রাসূল উমরের প্রশ্নের জবাবে বলেন, আমি সাথে সাথেই আল্লাহর কাছে সুপারিশ করেছি, আল্লাহ আমার বিনা হিসাবে জান্নাতি উম্মতের সংখ্যাটা আরো বাড়িয়ে দিন। উমর জিজ্ঞাসা করেন, সুপারিশ করে কি পেয়েছেন তাহলে সেটা বলুন, সুপারিশ করে কি পেয়েছেন সেটা বলুন। তখন রাসূল বলেন, আমি সুপারিশ করার পরে আল্লাহ বললেন, আমার পক্ষ থেকে যে 70,000 উম্মতকে আপনার বিনা হিসাবে জান্নাতে দেওয়ার ঘোষণা করেছিলাম, আপনার সুপারিশের কারণে আমার দেওয়া 70,000-এর একজনের সাথে আপনার সুপারিশে আরো 70,000, আরেকজনের সাথে আরো 70,000, আরেকজনের সাথে আরো 70,000, এইভাবে আপনার উম্মতকে বিনা হিসাবে জান্নাতে দিব, বিনা হিসাবে জান্নাতে। দেওয়া 70,000-এর প্রত্যেকের সাথে আমাদের নবীর সুপারিশে আরো 70,000 আরো 70,000 আরো 70,000 উম্মতকে বিনা হিসাবে জান্নাতে দিলে। এবার বলুন আপনাদের নবীর বিনা হিসাবে জান্নাতি উম্মতের সংখ্যা কত হয়? 70,000 যোগ 70,000 70,000 পূরণ 70,000 সমান 490 কোটি। মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতের 490 কোটি ব্যক্তিকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিবেন। নূহ আলাইহিস সালাম সর্বমোট উম্মত পেয়েছিলেন কত? আপনাদের নবীর বিনা হিসাবে জান্নাতি উম্মত কত? সুতরাং আপনাদের নবীর মর্যাদা নূহ আলাইহিস সালামের চেয়ে তুলনামূলক বেশি। বুঝতে পেরেছেন? বলুন আপনাদের নবীর মর্যাদা তুলনামূলক না অতুলনীয়? কোন আক্কেলে কোন ইমানে টেলিভিশনের বক্তার সাথে তুলনা করো? কোন কাণ্ড জ্ঞান নিয়ে চন্দ্র সূর্যের সাথে তুলনা করো? কোন বিবেক নিয়ে আজরাইল ফিরিস্তার সাথে তুলনা করো? কোন বিবেক নিয়ে মুনকার নাকি ফিরিস্তার সাথে তুলনা করো? আল্লাহ আমাদের নবীকে কারো সাথে তুলনামূলক নয়, সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন, অতুলনীয়। আর কোন সময় মন গড়া যুক্তি নয়, সুদা সাদা বলে দেয় কি আমাদের নবী আলেমুল গায়েব, আমাদের নবী আদিন নাদির, আমাদের নবী আল্লাহর রাতি নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরায়ে নামাল, সূরায়ে নামাল এর 65 নম্বর আয়াতে বলেন, কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘোষণা করে দিন, আসমান জমিনের কোন বাসিন্দাই গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া। দেখি অস্পষ্ট কথা, সুস্পষ্ট। সূরা নমলের 65 নম্বর আয়াতে আল্লাহ সুস্পষ্ট ভাষায় ঘোষণা দিয়া বলেন, আপনার মুখে ঘোষণা করে দিন, আসমান জমিনের কোন বাসিন্দাই গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া। এই কারণে হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির লিখিত বেশ কতগুলি কিতাব আছে শুধু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা শিকার বিষয়ে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা শিক্ষা দিয়ে ইমাম আবু হানিফা অনেকগুলি কিতাব লিখেছেন। এর মধ্যে তার লিখিত একটা কিতাবের নাম আল ফিকহুল আসগর, আর একটা কিতাবের নাম আল ফিকহুল আউসাত, আর একটা কিতাবের নাম আল ফিকহুল আকবর। আল ফিকহুল আকবর কিতাবের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন পৃথিবীর বিখ্যাত হানাফি মাযহাবের ভাষ্যকার আল্লামা মোল্লা আলী আল কারী রহমাতুল্লাহ আলাইহি। তার নাম হইল শরহুল ফিকহুল আকবর। সেখানে পরিষ্কার ভাষায় উল্লেখ আছে যে আল্লাহ যেহেতু সূরায়ে নামালের 65 নম্বর আয়াতে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন একমাত্র আল্লাহ ছাড়া আসমান জমিনের কোন বাসিন্দাই গায়েব জানে না, সুতরাং যে বলে নবী গায়েব জানে সে পবিত্র কোরআন মানে না, যে কোরআন মানে না তার ইমান থাকে না, যার ইমান থাকে না তার আবার শুননি কি আর ওহাবি কি? বুঝে থাকতে বলুন আলিমুল গায়েব নবী না আল্লাহ? নবীর মর্যাদা দেওয়ার আলাদা কোন আয়াত নাই? নবীর মর্যাদা বোঝাবার আলাদা কোন হাদিস নাই? যে আয়াত একমাত্র আল্লাহর মর্যাদা বোঝানো হয়েছে সেটা নবীর বেলায় ভিত করে কেন? কারণ নবীর মর্যাদা কি জানেই না। কথাটা বোঝাবার জন্য আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি, শুনুন। একটা নারী ওয়াজ শুনল, স্বামীকে খুব সম্মান করতে হয়, বাস্তবটি কি আছে নাকি স্বামীকে অপমান করতে হয়? স্বামীকে সম্মান করতে হয় ওয়াজ শুনছে, কিন্তু কি বললে স্বামীকে সম্মান হবে জানে না। বসে বসে চিন্তা করতে লাগলো, ওয়াজ যে শুনলাম স্বামীকে সম্মান করতে হবে, কি বললে স্বামীকে, কি বললে সম্মান হবে, কি বললে সম্মান হবে, কি বললে সম্মান হবে। চিন্তা করতে করতে করতে করতে অনেকক্ষণ পরে মনে জাগলো, আরে সম্মানের শব্দ তো আমার জানাই আছে, আব্বা সম্মানের শব্দ তো জানাই আছে কি শব্দটা নিয়ে তৈয়ার হইয়া বসে রইল। আর জাওয়া বাজার থেকে স্বামী যখন মাছ পান নিয়া রাত্রে ১২টায় হাজির হইল, ডাক দিল, দরজা খুলো, দরজা খুলি বলে আব্বা আজকে আপনি কেমন আছেন? জুতা লাগাইব নি? জুতা লাগাইব নি? কে কারে জুতা লাগাইব? অপমানজনক শব্দ কইছে? শব্দ অপমানজনক নয়, শব্দ সম্মানজনক হই, কিন্তু স্বামীর জন্য নয়, জন্মদাতার জন্য। যেমন ভাবে জন্মদাতার জন্য সম্মানজনক শব্দ স্বামীর বেলায় বললে অপমান ছাড়া কিছু নয়, বেয়াদবি ছাড়া কিছু নয়, ঠিক তেমনি ভাবে আলিমুল গায়েব শব্দ অবশ্যই সম্মানজনক, নবীর জন্য নয়, আল্লাহর জন্য, আল্লাহর জন্য সম্মানজনক শব্দ নবীর বেলায় ছাড়া কিছু উদাহরণ বুঝে থাকতে বলুন, আব্বা শব্দটা কি একটা গালি না সম্মানজনক শব্দ? স্বামীর জন্য না জন্মদাতার জন্য? স্বামীর বেলায় বললে বেয়াদব, স্বামীকে আব্বা বললে বেয়াদব, বেয়াদব, বেয়াদব ছাড়া কিছু নয়, ঠিক তেমনি ভাবে আলিমুল গায়েব হাদিন নাদির শব্দ সম্মানজনক আল্লাহর জন্য নবীর বেলায় ব্যবহার করলে বেইমান, বেইমান, বেইমান ছাড়া কিছু নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা ইউসুফের আয়াতে বলেন, ওয়ামা কুনতা লাদাইহিম ইজ আজমাউ আমরাহুম ওয়া হুম ইয়ামকুরুন। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউসুফ আলাইহিস সালামের বড় দশ ভাই, তাকে কুয়ায় নিক্ষেপ করার জন্য যখন সলা পরামর্শ করতেছিল, যদি আপনি হাজির নাজির হইতেন, ঘটনা নিজেই দেখতেন, নিজেই জানতেন, যেহেতু আপনি হাজির নাজির নন, এই জন্য আমি আল্লাহ আপনাকে কোরআনের সূরা নাজিল করে ঘটনা জানিয়ে দিলাম। কি বলেছেন আল্লাহ আমাদের নবীকে, হাজির নাজির না? হাজির নাজির না, আল্লাহ বলেন আমাদের নবীকে হাজির নাজির না, মুশরিকেরা কয় হা, আল্লাহর নারে হা কইলে সুন্নি হয় না বেঈমান হয়? সূরা আলে ইমরানের আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা কুনতা লাদাইহিম ইযি ইউলকুনা আকলামাহুম আইয়ুহুম ইয়াকফুলু মারইয়াম ওয়ামা কুনতা লাদাইহিম ইযি ইখতাসিমুন। হযরত ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম যখন জন্মগ্রহণ করেছিলেন, তখন তার অভিভাবকত্ব সাব্যস্ত করার জন্য তারা একটা লটারি দিয়েছিল। লটারির ঘটনা বর্ণনা করে আল্লাহ বলেন, হে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনি হাদিন নাদির হইতেন, ঘটনা নিজেই দেখতেন, নিজেই জানতেন, আপনি হাদিন নাদির না, এই জন্য আমি কোরআন নাদিল করে আপনাকে ঘটনা জানাইয়া দিলাম। আল্লাহ আমাদের নবীকে বারবার কোরআনের আয়াতে বলতেছেন আপনি হাদিন নাদির না। তাহলে হাদিন নাদির কে? আল্লাহ বললে হবে না কোরআন হাদিস লাগবে চাপার জুড়ে বললে হবে না কোরআন হাদিসের দলিল লাগবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাহুম। কোন তিনজন মানুষ যদি চুপে চুপে কথা বলে, আল্লাহ তাদের কাছেও থাকে। কোন পাঁচজন মানুষ যদি কানে কানে কথা বলে, আল্লাহ তাদের কাছেও থাকে। তিনজন আর পাঁচজন উদাহরণস্বরূপ বলা হলো, তিনের চেয়ে কম যদি হয় কোনো মানুষ যে কোনোখানে, আল্লাহ সেখানেও থাকেন। পাঁচের চেয়ে বেশি মানুষ যেখানে থাকে, আল্লাহ তাদের সাথে সেখানেও থাকে। অন্য আয়াতে বলেন, ওয়া হুয়া মাকুম আইনা মা কুনতুম, তোমাদের যে যখন যেখানেই থাকো আল্লাহ তার সাথে তখন সেখানেই থাকেন। তোমাদের যে যখন যেখানেই থাকো আল্লাহ তার সাথে তখন সেখানেই থাকে। এইভাবে আয়াত গুলি বলতে থাকলে রাত কোথায় যাবে, আয়াত বলা শেষ হবে না, একটা আয়াত বলি, চূড়ান্ত একটা আয়াত বলি শুনুন। আল্লাহ শেষ পর্যন্ত বলেন, ওয়ামা কুন্না গায়বিন, আমি কোথাও অনুপস্থিত নই, আমি কোথাও আপনারা একটু বুঝে শুনে বলুন, যিনি কোথাও অনুপস্থিত নন তিনি উপস্থিত কোথায়? এখন কি সাব্যস্ত হইল? আল্লাহ কি হাদিন নাদির সর্বত্র বিরাজমান, একমাত্র আল্লাহ হাদিন নাদির, একমাত্র আল্লাহ সর্বত্র বিরাজমান, একমাত্র আল্লাহ। হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি বলেন, ইন্নাকুম লা তাদউনা আসমা ওয়ালা গায়বা, তোমরা যে আল্লাহর কাছে দোয়া করো তিনি শুনেন না এমনও নন, তিনি অনুপস্থিত নন। যে আল্লাহ সবকিছু শুনেন, যে আল্লাহ সবখানে আছেন, সেই আল্লাহর কাছেই তোমরা দোয়া করছো। সুতরাং চিৎকার দিয়া দোয়া করার কোন যুক্তি নাই। আল্লাহ কোরআনেও বলেন আল্লাহ সর্বত্র বিরাজমান, রসুল তার হাদিসেও বলেন আল্লাহ সর্বত্র বিরাজমান। সুতরাং হাদিন নাদির কে? একমাত্র আল্লাহ। হাদিন নাদির কে? একমাত্র আল্লাহ। যেই গুণে একমাত্র আল্লাহ ছাড়া আর কারো নাই, সেই গুণে কোন নবী রসুলকে সম্মান করার নামে গুণান্বিত করার নামই শিরিক। গুণান্বিত করার নামই শিরিক। আল্লাহ বলেন, মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামা আলাইহিল জান্নাহ, আল্লাহর সাথে যারা শিরিক করে তাদের জন্য আল্লাহর জান্নাত চিরতরে হারাম। আল্লাহর সাথে যারা শিরিক করে তাদের জন্য আল্লাহর জান্নাত কতদিনের জন্য হারাম? চিরতরে হারাম। হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, আতানি আতিম মিন ইনদি রব্বি ফাহাইয়ারানি বাইনা আইয়াদখুলা নিসফু উম্মতি আল জান্নাতা ওয়া বাইনা আশ-শাফাআহ ফাখতারতু আশ-শাফাআতা ওয়া হিয়া আল ইমাম মাতা ওয়া লাম ইউশরিক বিল্লাহি শাইআ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ দুটি প্রস্তাব দিয়ে আমার কাছে ফিরিস্তা পাঠাইলেন, দুইটা প্রস্তাবের কোনো একটা গ্রহণ করুন, আপনার অর্ধেক উম্মত বেঁচে যাবে, অর্ধেক উম্মত দুদকে যাবে। এই প্রস্তাবটা যদি পছন্দ না হয়, আরেকটা প্রস্তাব আছে, আপনার নেককার উম্মত বেহেশতে যাবে, গুনাহগার উম্মত দুদকে যাবে, তবে আপনার সুপারিশে গুনাহগার উম্মতকে দুদক থেকে উদ্ধার করে জান্নাতে পৌঁছে দেওয়া হবে। দুইটা প্রস্তাব দিয়ে আল্লাহ নবীর কাছে ফিরিস্তা পাঠাইলেন। বলুন আপনাদের কোন প্রস্তাবটা পছন্দ হয়? অর্ধেক উম্মত বেঁচে যাবে, অর্ধেক উম্মত দুদকে যাবে, এই প্রস্তাবটা আপনাদের পছন্দ হয়? তাহলে দুই নম্বরটা কি? নেককার উম্মত বেঁচে যাবে, গুনাহগার উম্মত দুদকে যাবে, তবে নবীর সুপারিশে গুনাহগার উম্মতকে দুদক থেকে উদ্ধার করে জান্নাতে পৌঁছে দেওয়া হবে। এটা কত নম্বর? নবী কি বললেন পরে বলি, আপনাদের পছন্দ হয় কোনটা? দুই নম্বর। দুই নম্বর রাসূল বলেন, ফাক্তারতু শাফাআতা, আমি দুই নম্বর প্রস্তাবটা গ্রহণ করলাম, তবে আল্লাহর সাথে যারা শরীকদার সাব্যস্ত করে তাদের জন্য আমার শাফাআত চিরতরে হারাম। আল্লাহর সাথে আল্লাহ আল্লাহ ছাড়া কেউ আলিমুল গাইব নাই, নবীরে আলিমুল গাইব কেউ মাত্র আল্লাহর সাথে শিরিক করে। আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করার সাথে সাথে দুইটা জিনিস হারাম হইয়া যায়, একটা আল্লাহর জান্নাত চিরতরে হারাম, আর একটা নবীর শাফাআত চিরতরে হারাম। বুঝা থাকলে বলুন, আলিমুল গায়েব কে? আল্লাহ, একমাত্র আল্লাহ। হাদিন নাদির কে? সুতরাং আল্লাহ ছাড়া আর কাউকে এই সব গুণে গুণান্বিত করার নাম শিরিক। করলে কতটা জিনিস হারাম হয়? একটা আল্লাহর জান্নাত চিরতরে হারাম, আর একটা নবীর শাফাআত চিরতরে হারাম। কেমন খেয়ালি পোলাও খায় চিন্তা করে দেখেন। এইরকম খেয়ালি পোলাও যারা খায়, খেয়ালি পোলাও বুঝেন, বাংলা এক কবি লিখেছে না, ফুলুবালির কুরমা পোলাও আর যে কাদার পিঠে, মিশামিশি খেয়ে সবাই বলে বেজায় মিঠে, ছোট ছোট ছেলে ফেলেরা রাস্তার পাশে বসে বসে রাস্তার গুলা দিয়া ভাত রান্ধে, ইটের ফাঁকি দিয়া পোলাও রান্ধে, আর কচুর ডগা দিয়া রান্ধে কুরমা, আর ফেক দিয়া বানায় পিঠা, মানে ইয়া সত্য সত্যি খায় না খাওয়ার মুশরিকের দল এইরকম মজা পায়। এরার ফেকের ফিটা যেই মজা, এরার নবীর তাজিম সেই মজা, কথা বুঝলেন কিনা দেখুন। আরেক কবি লিখেছে, মালয় দ্বীপে এক যে বুকা শিয়ালে খিদে পেলে মুরগি একে দেয়ালে আপন মনে চাটতে তাকে খিয়ালে, মুরগি দৌড়াইয়া ধরতে শিয়ালের কষ্ট হয় এই জন্য মুরগির হিসে দৌড়াইলা, পেটো বুক লাগলে কয়লা দিয়া দেওয়ালের মধ্যে মুরগির ছবি আসে, ছবি সাথে আর মনে মনে ভাবে মুরগির গুস খাইতেছি, মুরগির গুস খাইতেছি, মুরগির গুস খাইতেছি, কষ মুরগির গুস খাইলে ভেদ করবো ওই হিয়ালে এইরকম মুরগির গুস খায় এরা ওই রকম নবীর তাজিম করে, এরা দেখো খেয়ালি ফুলাও, এর নাম কি খেয়ালি ফুলাও, খেয়ালি ফুলাবের দ্বারা কাজ হবে না, বাস্তবতার দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াতে বলে, وَمِنَ النَّاسِ مَن يَتَّخِذُ مِن دُونِ اللَّهِ أَندَادًا يُحِبُّونَهُمْ كَحُبِّ اللَّهِ وَالَّذِينَ آمَنُوا أَشَدُّ حُبًّا لِّلَّهِ وَلَوْ يَرَى الَّذِينَ ظَلَمُوا إِذْ يَرَوْنَ الْعَذَابَ أَنَّ الْقُوَّةَ لِلَّهِ جَمِيعًا وَأَنَّ اللَّهَ شَدِيدُ الْعَذَابِ إِذْ تَبَرَّأَ الَّذِينَ اتُّبِعُوا مِنَ الَّذِينَ اتَّبَعُوا وَرَأَوُا الْعَذَابَ وَتَقَطَّعَتْ بِهِمُ الْأَسْبَابُ وَقَالَ الَّذِينَ اتَّبَعُوا لَوْ أَنَّ لَنَا كَرَّةً فَنَتَبَرَّأَ مِنْهُمْ كَمَا تَبَرَّؤُوا مِنَّا كَذَلِكَ يُرِيهِمُ اللَّهُ أَعْمَالَهُمْ حَسَرَاتٍ عَلَيْهِمْ وَمَا هُمْ بِخَارِجِينَ مِنَ النَّارِ। এই দীর্ঘ আয়াতে আল্লাহ বলেন, যারা আল্লাহর সাথে আর কাউকে শরীকদার সাব্যস্ত করে, যারে শরীকদার সাব্যস্ত করে সেও যদি সম্মত থাকে, তাইলে পূজারি আর পূজনীয় দুই হক্ক দুনু পক্ষকে চিরকালের জন্য জাহান্নামে প্রবেশ করিয়ে দেওয়া হবে, দুনু পক্ষকে চিরকালের জন্য। ইস্তাবাররা আল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা ইত্তাবাউ, উত্তুবিউ আর ইত্তাবাউ, পূজারি আর পূজনীয় উভয় পক্ষকে আল্লাহ বলবেন তোমরা চিরকালের জন্য জাহান্নামে প্রবেশ করো, তোমাদের প্রবেশ করার পথ আছে, বের হওয়ার পথ নয়। এই জন্য অন্য আয়াতে বলেন, ইন্নাকুম ওয়ামা তাবুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম, মূর্তির পূজা যারা করো তোমরা আর তোমাদের মূর্তিরা উভয় পক্ষ হবে জাহান্নামের লাকড়ি, জাহান্নামের লাকড়ি। কেন? মূর্তিগুলিকে আল্লাহর শরীকদার সাব্যস্ত করার কারণে, মূর্তিগুলিকে আল্লাহর শরীকদার সাব্যস্ত করার কারণে। যেহেতু আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন আল্লাহর সাথে যারা শরীকদার সাব্যস্ত করে তাদের জন্য দুইটা জিনিস হারাম, মনে থাকবে কটা জিনিস হারাম? এক নম্বর আল্লাহর জান্নাত চিরতরে হারাম, দুই নম্বর নবীর শাফাআত চিরতরে হারাম। একটা প্রশ্নের জবাব দিয়া আজকের মতো কথা শেষ করতে চাই, মূর্তি আর নবী কি সমান? তাহলে মূর্তিরে আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করলে আল্লাহর জান্নাত চিরতরে হারাম হতে পারে, নবীর শাফাআত চিরতরে হারাম হতে পারে, নবীরে শরীকদার সাব্যস্ত করলে জান্নাত হারাম হবে কেন? প্রশ্নটা বুঝতে পেরেছেন? আমি আপনাদের একটা কথা জিজ্ঞেস করি, একটা মেয়ের স্বামী একসাথে কতজন? একটাই হয়, স্বামীর নির্দেশ মতে চলে না, চলে একটা গুলামের নির্দেশ মতে, স্বামীর ঘর করে না গুলামের ঘর করে, এই নারীটা সতী না অসতী? কেন? স্বামীর ঘর না করিয়া ঘর করে গুলামে। আচ্ছা, গুলামের ঘর করার কারণে যদি স্বামীর নারীটা অসতী হয় তাইলে আর গুলামের ঘর করবে না, এখন থেকে ঘর করবে জর্জ বুশে। জর্জ বুশ গুলাম না? একটা বিশাল সাম্রাজ্যের প্রেসিডেন্টের ঘর করলে অসতীয়, স্বামী বাদ দিয়া গুলামের ঘর করলে যেমন অসতি, প্রেসিডেন্টের ঘর করলে অসতি, ঠিক তেমনি ভাবে আল্লাহকে বাদ দিয়া মূর্তির পূজা করলে যেমন শিরিক, নবীর পূজা করলে অশিরিক। আল্লাহকে বাদ দিয়া মূর্তির পূজা করলে অশিরিক, নবীর পূজা করলেও শিরিক। এই জন্য সহিহ বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে, আল্লাহর রাসূল বলেন, লা তুত্রুনি কামা আত্তাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম ফাইন্নি আব্দুল্লাহি ওয়া রাসূলুহু ওয়ালাকিন কুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু। হে আমার উম্মত মুসলমানেরা, খ্রিস্টানেরা যেমন ভাবে তাদের নবীকে সম্মান করার নামে আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করেছিল, আমার উম্মত মুসলমানেরা তোমরা তেমনি ভাবে আমাকে সম্মান করার নামে আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করো না। সাবধান, নারীর যেমন ভাবে স্বামীকে বাদ দিয়া গুলামের সাথে, গুলামের সাথে মিলামিশা করলেও সতীত্ব থাকে না, সৈয়দের সাথে মিলামিশা করলেও সতীত্ব থাকে না, ঠিক তেমনি ভাবে আল্লাহর বান্দারা আল্লাহর বন্দেগী বাদ দিয়া মূর্তির পূজা করলেও ঈমান থাকে না, নবীর পূজা করলেও ঈমান থাকে না। বলুন, খ্রিস্টানেরা নবীর পূজা করেছিল কিনা? খ্রিস্টান কোন নবীর পূজা করেছিল? এই জন্য হাসারের মাঠে মানুষ যখন ঈসা আল ইসলামকে বলবে যে আল্লাহর কাছে সুপারিশ করে দিন, আল্লাহ যেন আমাদের বিচার কাজটা সমাধা করে দেন, ঈসা আল ইসলাম বলবেন আমি যদি তোমাদের বিচার কাজ সমাধা করে দেওয়ার জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে যাই, আল্লাহ যদি আমাকে বলেন হে ঈসা অন্য লোকের পক্ষে সুপারিশ করবে, পরে আগে বলো তোমাকে পাঠাইছিলাম আমার বান্দাকে আমার বন্দাকে শিক্ষা দেওয়ার জন্য, তোমার উম্মতে আমার তোমার উম্মতেরা তোমার পূজা করলো কেন? তখন তোমাদের পক্ষে কথা বলবো না, আমার জান বাঁচাবো, এর চেয়ে নিরাপদ আমার সুপারিশের জন্য না যাওয়া। হাসরের মাঠেও খ্রিস্টানের যা ঈসা নবীর পূজা করেছিল এই কথাটা হাসরের মাঠেও আলোচনা হবে। তাহলে পূজা কি শুধু মূর্তি হয় না পূজা নবীর হয়? পূজা শুধু মূর্তি হয় না নবীর হয়? নবীর হয়। যেমন ভাবে কোন নারী গুলামের সাথে মিলামিশা করলেও চরিত্রহীনা, সৈয়দের সাথে মিলামিশা স্বামীকে বাদ দিয়া সৈয়দের সাথে মিলামিশা করলেও চরিত্রহীনা, ঠিক তেমনি ভাবে কোন বান্দা আল্লাহকে বাদ দিয়া মূর্তির পূজা করলেও শিরিক, নবীর পূজা করলেও শিরিক। বলুন, নবীর মান দিয়া নবীর সম্মান মর্যাদার দোয়াই দিয়া শিরিক করে কেন? কুরআনের আয়াতে আল্লাহ নবীর মান কিভাবে বলেছেন? শিখে না, করে না, জানে না? নবী কোন হাদিসে নিজের মর্যাদা কিভাবে বলেছেন? শিখে না, করে না, জানে না? কাজেই এদের কথা শুনতে যাবেন না। সহিহ মুসলিম শরীফ নামে এক হাদিসের কিতাব আছে, আপনারা অনেকে অনেকের জানা থাকার কথা, সহিহ মুসলিম শরীফের ভূমিকায় লেখা আছে, ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, ইসলাম যেমন তোমাদের ধর্ম, ইসলামের জ্ঞানও তোমাদের ধর্মের অংশ, কাজেই ইসলামের জ্ঞান কার কাছে শিখতে যাও আগে তাকে চিনে নিও। যে নিজেই ইসলামের জ্ঞান শিখেনি তার কাছে তোমরা যদি ইসলামের জ্ঞান শিখতে যাও তোমাদেরকে পথ ভ্রষ্ট করবে, ছাড়া উপায় থাকবে না। কাজী আল্লাহ আপনাদের আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত কেন হলাম, কিভাবে হলাম, এগুলি যথাযথভাবে বুঝার এবং আমাদের এই শ্রেষ্ঠত্বের মর্যাদা যথাযথভাবে দুনিয়াতে আখেরাতে রক্ষা করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা ওয়া নবিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম কামা তুহিব্বু ওয়া তারদা আদাদা মা তুহিব্বু ওয়া তারদা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি আল্লাজি হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ, এই মুবারক তাফসীরুল কুরআন সম্মেলনে কবুল আর মঞ্জুর করো। ইয়া আল্লাহ, এখানে কুরআন হাদিস থেকে যা কিছু আলোচনা হইল আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, এই তাফসীরুল কুরআন সম্মেলনের ছিলে আমাদের জিন্দেগানে হেদায়েত করো, সমস্ত মুমিন মুসলমান মুর্দেগানে নাজাত দান করো। ইয়া আল্লাহ, সকল প্রকার পথভ্রষ্ট গুমরা বেদাতি মুশরিকদের কপট থেকে নবীর সরল উম্মতের ঈমান আমল ইবাদত করো। ইয়া আল্লাহ, আমার কাছে যারা যত রকমের দোয়া দরখাস্ত করছেন প্রত্যেকের নেক দোয়ারে কবুল আর মঞ্জুর করো, যারা যত আশা নিয়ে হাত উড়াইছি প্রত্যেকের নেক বাসনারে কবুল আর মঞ্জুর করো। ইয়া আল্লাহ, আমরা সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করে দাও। ইয়া আল্লাহ, সমাজ থেকে অশান্তি বিশৃঙ্খলা মারামারি কাটাকাটি কোনাকুনি দাঙ্গা হাঙ্গামা দূর করিয়া দাও। ইয়া আল্লাহ, বাংলাদেশে হেফাজত করো। ইয়া আল্লাহ, বাংলাদেশের স্বাধীনতা হেফাজত করো। ইয়া আল্লাহ, বাংলাদেশের সার্বভৌমত্ব হেফাজত করো। ইয়া আল্লাহ, দেশের ভৌগোলিক সীমারেখা হেফাজত করো। ইয়া আল্লাহ, দেশের দেশের বাসিন্দাদের জান মাল ইজ্জত ইবাদত করো, ইয়া আল্লাহ মুমিন মুসলমানের ইমান আমল ইবাদত করো, ইয়া আল্লাহ আমরার পক্ষ থেকে লাখ লাখ কোটি কোটি দুরুদ আর সালাম হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজা শরীফে বলতে ইয়া দাও, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।